রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ আল ফারুক। এই সিরিজে আলোচিত হবে আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর জীবন, সময় এবং কর্ম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালাম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। আলহামদুলিল্লাহ, আমরা শুরু করতে যাচ্ছি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনী আলোচনার আরেকটি নতুন পর্ব। এবং আমাদের আজকের পর্বের বিষয়বস্তু হচ্ছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি কীভাবে সৎ কাজের আদেশ এবং মন্দ কাজে নিষেধ করতেন, বাধা প্রদান করতেন এবং ইসলামের বিশুদ্ধতা কীভাবে রক্ষা করতেন, কীভাবে তিনি নব উদ্ভাবিত বিষয় বিদাত এই বিষয়গুলোর মোকাবেলা করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, مَكَّنَّاهُمْ فِي الْأَرْضِ أَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ وَأَمَرُوا بِالْمَعْرُوفِ وَنَهَوْا عَنِ الْمُنكَرِ وَلِلَّهِ عَاقِبَةُ الْأُمُورِ। তারা এমন কিছু লোক যাদেরকে যদি আমি দুনিয়াতে শক্তি সামর্থ্য কিংবা প্রতিষ্ঠা প্রদান করি তাহলে তারা সালাত কায়েম করবে, যাকাত দিবে এবং সৎ কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধ করবে, বাধা প্রদান করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন প্রত্যেকটি কাজের পরিণাম আল্লাহর এখতিয়ারভুক্ত। ইমাম আবু বকর আল জাসাস রাহিমাহুল্লাহ তিনি এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন যে এই আয়াতগুলো মুহাজিরিনদের সম্পর্কে বলা হয়েছে, কারণ তারাই হচ্ছেন সেই সমস্ত ব্যক্তি যাদেরকে তাদের ঘরবাড়ি থেকে অন্যায়ভাবে বহিষ্কার করে দেওয়া হয়েছিল। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে বলছেন যে তিনি যদি তাদের হাতে ক্ষমতা কিংবা প্রতিষ্ঠা দান করেন জমিনে, তাহলে তারা জমিনে সালাত কায়েম করবে, যাকাত প্রদান করবে এবং ভালো কাজের আদেশ করবে এবং মন্দ কাজে বাধা প্রদান করবে, নিষেধ করবে। এবং তিনি আরও বলেছেন যে এই বর্ণনা এটা খুলাফায়ে রাশিদিন তাদের ব্যাপারে প্রযোজ্য, কারণ তারাও একই কাজ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জমিনে প্রতিষ্ঠা দান করেছেন। আবু বকর সিদ্দিক, ওমর ইবনে খাত্তাব, ওসমান এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের কর্তৃত্ব দিয়েছেন এবং তারা সৎ কাজের আদেশ করেছেন, মন্দ কাজে নিষেধ করেছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি ইসলামের বিশুদ্ধতা রক্ষার ব্যাপারে খুবই সচেতন ছিলেন এবং কোনো ধরনের নব উদ্ভাবিত বিষয় বিদাত বা যেগুলো বর্জনীয়, মানুষ ইসলামের মধ্যে অনুপ্রবেশ করিয়ে নেয় কিন্তু যেগুলো ইসলামের অন্তর্ভুক্ত নয়, এই সমস্ত কাজগুলোকে তিনি কঠোরভাবে নিয়ন্ত্রণ করতেন। প্রথমে আমরা এই প্রসঙ্গে যাচ্ছি মিশরের ঘটনায়। মিশরের লোকেদের একটি কুপ্রথা ছিল, একটি শিরকি প্রথা ছিল। তারা মনে করত যে প্রতি বছর আমরা যদি একটি কুমারী মেয়েকে এই নীল নদের কাছে উৎসর্গ না করি, নীল নদে তাকে ভাসিয়ে না দেই, তাহলে এই নীল নদের পানি প্রবাহিত হবে না। এটা ছিল তাদের একটি ভ্রান্ত ধারণা। মিশরে সেই সময় ওমর ইবনে খাত্তাবের নিযুক্ত গভর্নর ছিলেন ওমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু। মিশরের লোকেরা ওমর ইবনে আসের কাছে আসলো এবং আসার পর তাকে বলল যে নীল নদের পানি প্রবাহিত হবে না, আমাদের একটি নিয়ম আছে, আমরা প্রতি বছর নির্দিষ্ট সময়ে একটি কুমারী মেয়েকে এই নীল নদে ভাসিয়ে দেই, এই নীল নদের কাছে সেই মেয়েকে আমরা উৎসর্গ করি, যে মেয়ে তার পিতামাতার সঙ্গেই বসবাস করছিল তাকে আমরা নিয়ে আসি এবং তার বাবাকে আমরা কিছু অর্থ সামগ্রী প্রদান করি, এরপর সেই মেয়েকে উত্তম পোশাক গয়নাগাটি পরিয়ে এই নদে তাকে আমরা নিক্ষেপ করি। সেটা ছিল মিশরের সেই সমস্ত লোকেদের একটি ভ্রান্ত বিশ্বাস, শিরকি বিশ্বাস। তারা মনে করত যে এটা যদি না করা হয় তাহলে নীল নদে কখনোই পানি প্রবাহিত হবে না। ওমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে এই সমস্ত কুপ্রথা বিলুপ্ত করার জন্যই তো ইসলাম এসেছে, ইসলাম এই সমস্ত পূর্বের বাতিল প্রথাগুলোকে বর্জন করেছে, মুসলিম হিসেবে তোমরা আর এই ধরনের বিষয় পালন করার জন্য অনুমতিপ্রাপ্ত নও। তিনি এই বিষয়টিকে নিষেধাজ্ঞা জারি করলেন। সুবহানাল্লাহ, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি পরীক্ষা আসলো। বাস্তবেই দেখা গেল যে এই প্রথাটি নিষিদ্ধ করে দেওয়ার পর নীল নদের পানির মাত্রা একেবারে কমে গেল, পানি প্রবাহিত হচ্ছে না, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। সুতরাং একদিকে আপনি ইসলামের তাত্ত্বিক বিষয়গুলো, থিওরি, সেই বিষয়গুলো মাথায় থাকবে, কিন্তু বাস্তবে যখন সেগুলো প্রয়োগ করতে যাওয়া হবে তখন অনেক সময় আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা এসে হয়তো দেখা যাবে যে বাস্তবে পরিস্থিতি তার সম্পূর্ণ বিপরীত হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের উপর অটল থাকব নাকি আমরা বিপরীত কিছু করব, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সময় আমাদেরকে বিপরীত ঘটনা ঘটানোর মাধ্যমে পরীক্ষা করে নেন। একই পরীক্ষা ঘটছিল মিশরে ওমর ইবনে আসের উপর। লোকেরা এসে বলল যে দেখুন, আমরা আমাদের যে প্রথা সেটা করতে আপনি নিষেধ করেছেন, সেই নারীকে আমরা উৎসর্গ করিনি, আর এই যে নীল নদের পানি সেটা এখন বন্ধ হয়ে গেছে। ভীষণ কঠিন পরীক্ষা, কিন্তু এরপরেও ওমর ইবনে আস তিনি তার সেই সিদ্ধান্তের উপর অটল থাকলেন। কিন্তু পরিস্থিতি আসলে এতটাই খারাপ হয়ে যাচ্ছিল যে নদের পানির মাত্রা এত নিচে নেমে যাচ্ছিল যে বাধ্য হয়ে লোকেরা মিশর ত্যাগ করে অন্য কোথাও গিয়ে বসতি স্থাপন করবে, এরকম চিন্তাভাবনা করতেও শুরু করলো। কারণ মিশরের সেই অঞ্চলগুলোতে একমাত্র পানির যে প্রবাহ সেটা হচ্ছে এই নীল নদের মাধ্যমে। কৃষিকাজ থেকে শুরু করে যাবতীয় কাজ তারা এই নীল নদের পানির উপরে নির্ভরশীল। এই কঠিন পরিস্থিতির সংবাদ আমর ইবনুল আস খলিফা ওমর ইবনুল খাত্তাবের কাছে চিঠির মাধ্যমে পাঠিয়ে দিলেন, তাকে জানালেন। তিনি বললেন যে তাদের মধ্যে এই ধরনের একটি কুপ্রথার প্রচলন ছিল, কিন্তু আমি সেটাকে নিষেধ করে দিয়েছি এবং বলেছি যে ইসলামে এগুলো সম্পূর্ণরূপে নিষিদ্ধ, হারাম। খলিফা তিনি জবাবে কী লিখলেন? ওমর ইবনুল খাত্তাব তিনি জবাবি চিঠিতে লিখলেন, তিনি বললেন যে তুমি যা করেছ সঠিক কাজ করেছ এবং আমি তোমাকে একটি চিঠি পাঠাচ্ছি, চিঠির সঙ্গে একটি কাগজের টুকরো পাঠাচ্ছি। আমি চাই যে তুমি এই চিঠিকে, এই কাগজের টুকরোকে নীল নদে নিক্ষেপ করবে। কি ছিল সেই কাগজে লেখা? খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি লিখেছিলেন সেই কাগজে, আল্লাহর বান্দা এবং আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবের পক্ষ থেকে মিশরের বাসিন্দাদের প্রতি এবং নীল নদের প্রতি এই চিঠি। এই নীল নদ তুমি যদি নিজের ইচ্ছা অনুসারে প্রবাহিত হয়ে থাকো তাহলে তুমি থেমে যাও, তোমার আর প্রবাহিত হওয়ার দরকার নেই, তোমাকে আমাদের আর কোনো প্রয়োজন নেই। আর যদি তুমি এই কারণে প্রবাহিত হও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তোমাকে প্রবাহিত করিয়ে থাকেন, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই বিষয়ে চাচ্ছি তিনি যেন তোমাকে প্রবাহিত করেন। ওমর ইবনুল আস তিনি এই চিঠি, সেই কাগজের টুকরোটি নিলেন যাতে এই বিষয়গুলো লেখা ছিল, নদীর পানি যদি আল্লাহর ইচ্ছায় প্রবাহিত হয় তাহলে সেটা প্রবাহিত হোক, আর যদি না হয়, নিজের ইচ্ছায় যদি নদী তার পানি প্রবাহিত করে তাহলে সেই নদের পানি আর আমাদের প্রয়োজন নেই। এরকম একটি বিষয় লেখা কাগজটি ওমর ইবনুল আস সমস্ত মিশরবাসীর সামনে নদীতে নিক্ষেপ করলেন। সুবহানাল্লাহ, মাত্র একদিনের মধ্যেই বা এক রাতের মধ্যেই নীল নদের পানি বৃদ্ধি পেতে লাগলো এবং 16 কিউবিট ফিট বা 16 একক পরিমাণ পর্যন্ত পানি বেড়ে গেল। সুতরাং আমিরুল মুমিনিন তার নিকট থেকে নিক্ষিপ্ত চিঠি এটি নীল নদের পানিকে বৃদ্ধি করেছিল, যেখানে লেখা ছিল পানি যদি আল্লাহর ইচ্ছায় প্রবাহিত হয় তাহলে সেই পানি বৃদ্ধি পাক, আর যদি নিজের ইচ্ছায় প্রবাহিত হয় তাহলে সেই নীল নদের পানি আমাদের কোনো প্রয়োজন নেই। সুতরাং এই ঘটনা থেকে আমরা দেখতে পাচ্ছি যে বাস্তবেই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি শুধুমাত্র মুসলিমদেরই আমির ছিলেন না, বরং তিনি ছিলেন এই পৃথিবীর যা কিছু নদ নদী সেই বিষয়গুলোরও তত্ত্বাবধানকারী, সেই বিষয়গুলোরও তিনি অভিভাবক, আমির। সুতরাং বাস্তবেই তিনি ছিলেন এই জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মনোনীত প্রতিনিধি খলিফা, যার দায়িত্ব হচ্ছে এই জমিনে যা কিছু আছে, মানুষ থেকে শুরু করে সমস্ত সৃষ্টিজগৎ, সেই বিষয়গুলো রক্ষণাবেক্ষণ করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ অনুসারে। ঘটনাটি আমরা দেখতে পাই ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার আল বিদায়া নিহায়া সেখানে উল্লেখ করেছেন বিখ্যাত ঘটনা, ওমর ইবনুল খাত্তাব তার দৃঢ় সিদ্ধান্তের মাধ্যমে এই কুপ্রথাকে নিষিদ্ধ করে দিয়েছিলেন এবং এর মাধ্যমে মিশরবাসীর সামনে তাওহীদের বিষয়গুলো স্পষ্ট হয়েছিল যে নদ নদীর পানি কিংবা আসমান জমিনের যা কিছু প্রাকৃতিক বিষয়গুলো এর কোনো কিছুই কোনো ভিন্ন কারণে পরিচালিত হয় না, বরং সব কিছু নিয়ন্ত্রক হচ্ছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাজেই কোনো সাহায্য চাইতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে চাইতে হবে। এই ধরনের কোনো কুপ্রথা, কাউকে উৎসর্গ করা, বলি দেওয়া, এর মাধ্যমে কোনো কিছু পাওয়া যায় না, বরং সেগুলো হচ্ছে শিরকের পথ, অজ্ঞতা এবং মূর্খতার পথ। দ্বিতীয় ঘটনায় আমরা যাচ্ছি, হাজরে আসওয়াদের ঘটনা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হজের মৌসুমে তিনি হাজরে আসওয়াদকে চুমু খাচ্ছিলেন এবং সেই সময় হজের মৌসুম, লোকেরা তাওয়াফ করছে। তখন তিনি লোকেদের উদ্দেশ্যে উচ্চস্বরে বলে উঠলেন যে আমি জানি তুমি শুধুমাত্র একটি পাথর এবং তুমি না পারো কারো কোনো ক্ষতি করতে, না পারো কারো কোনো উপকার করতে, এবং যদি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না দেখতাম তোমাকে চুমু খেতে, আমি কখনোই এই কাজ করতাম না। সুতরাং এই উক্তি, এটার উদ্দেশ্য কী ছিল? ওমর ইবনে খাত্তাব এখানে তার কথার মাধ্যমে তার ভেতরের যে ইচ্ছা, তার নিয়ত, সেটাকেও প্রকাশ করে দিলেন। লোকেরা দেখছে খলিফা তিনি হাজরে আসওয়াদকে চুমু খাচ্ছেন, এটা হচ্ছে তার বাইরের কাজ, কিন্তু ভেতরে তিনি কোন ইচ্ছা নিয়ে কেন তিনি চুমু খাচ্ছেন সেটা দেখার কোনো সুযোগ ছিল না, কিন্তু ওমর ইবনে খাত্তাব তার কথার মাধ্যমে সেটাকে প্রকাশ করে দিলেন। তাবারী তিনি বলছেন যে ওমর ইবনে খাত্তাবের এই উক্তি করার পেছনে কারণ ছিল এটা যে সেই সময় লোকেরা, যখন কিনা ইসলামের জন্য বিভিন্ন নতুন নতুন ভূমি উন্মুক্ত হচ্ছিল, দলে দলে লোকেরা ইসলামে প্রবেশ করছিল, নও মুসলিম ছিল তারা, তারা তখনও জাহিলিয়াতের খুব কাছাকাছি বসবাস করছিল, জাহিলিয়াত ছিল তাদের নিকট অতীতের ঘটনা। কাজেই ওমর ইবনে খাত্তাব তিনি নিশ্চিত করতে চাচ্ছিলেন যে একটি পাথরকে তিনি চুমু খাচ্ছেন এটা দেখে যেন তারা তাদের জাহিলিয়াতের কোনো বিষয়ের সঙ্গে, বাতিল ভ্রান্ত কোনো বিশ্বাসের সঙ্গে এটাকে মিলিয়ে না ফেলে। কাজেই তিনি বক্তব্যের মাধ্যমে স্পষ্ট করে দিলেন যে এই পাথরের কোনো ভালো মন্দ করার ক্ষমতা নেই, এটার প্রতি তিনি সম্মান দেখাচ্ছেনও না, বা এর প্রতি, এর কাছ থেকে কোনো বরকতও তিনি আশা করছেন না, বরং শুধুমাত্র তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহকে অনুসরণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই কাজ করেছেন, কাজেই তিনিও তাকে অনুসরণ করে যাচ্ছেন, পাথরের কাছ থেকে তিনি ভালো মন্দ কোনো কিছু আশা করছেন না। বুখারিতে এই ঘটনাটি বর্ণনা করা হয়েছে। ইবনে হাজার আল আসকালানি তিনি এই বিষয়ে মন্তব্য করে বলেছেন যে এই ঘটনা থেকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আমরা পাই, এবং সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আমরা আত্মসমর্পণ করি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ সুন্নাহকে আমরা অনুসরণ করি। যদিও বা আমরা নাও জানি যে পেছনে হিকমা কী বা উদ্দেশ্য কী, কিংবা সেটা বোঝা আমাদের জন্য কঠিনও হয়ে যায়, এরপরেও আমরা শর্তহীনভাবে প্রশ্নহীনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথকে অনুসরণ করে থাকি। ওমর ইবনে খাত্তাব সেই দিকে ইঙ্গিত করে বলেছেন যে তুমি একটি পাথর মাত্র, আমি শুধুমাত্র আল্লাহ রাসূলকে অনুকরণ করার কারণেই তোমাকে চুমু খাচ্ছি। সুতরাং ইসলামের বিভিন্ন বিষয়গুলো, সেখানে আমাদের প্রথম মানসিকতা হওয়া উচিত যখন আমরা জানবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা করেছেন, সেই ক্ষেত্রে কোনো প্রশ্ন ছাড়াই, তার পেছনে কী হিকমা, কী কারণ, কী উদ্দেশ্য সেগুলো জানা ছাড়াই আমাদেরকে অনুসরণ করতে হবে। এটাই হচ্ছে সঠিক অ্যাপ্রোচ। পরবর্তীতে যদি আমরা কোনো বাড়তি উদ্দেশ্য, ফায়দা কিংবা হিকমা জানতে পারি, সেগুলো জানা যেতে পারে, কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে যে অনুসরণ করা, আনুগত্য করা একমাত্র আল্লাহর আদেশ, রাসূলের সুন্নাহ, এই কারণেই। এতটুকুই আমাদের জন্য যথেষ্ট হওয়া উচিত। উদাহরণস্বরূপ, কোনো একজন ব্যক্তি যদি প্রশ্ন করে যে হজের সময় দেখলাম মুসলিমরা কাবাকে কেন্দ্র করে চতুর্দিকে ঘুরে এবং এই ঘূর্ণনের দিক হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীতে, কিংবা সাতবার প্রদক্ষিণ করছে, এগুলো কেন, সাতবার প্রদক্ষিণ করার অর্থ কী, কিংবা ঘড়ির কাঁটার বিপরীতেই বা মুসলিমরা কেন ঘুরছে, ঘড়ির কাঁটার দিকেই বা কেন ঘুরছে না, এই ধরনের প্রশ্ন যদি করে, তাহলে প্রথম উত্তর এটাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা করেছেন, ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে, এই জন্যই আমরা এটা করছি। এরপরে যদি বাড়তি ফায়দা বা অন্যান্য হিকমার দিকে দেখা যায়, তাহলে হয়তো অন্যান্য বিষয়গুলো আসতে পারে। যেমন কেউ বলতে পারে যে সৃষ্টি জগতে যা কিছু রয়েছে তার সব কিছুই ঘূর্ণনের দিক হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীতে, পৃথিবী নিজ অক্ষের উপর ঘুরছে ঘড়ির কাঁটার বিপরীতে, গ্রহ উপগ্রহগুলো সেগুলো ঘুরছে অ্যান্টি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীতে, শুধুমাত্র ঘড়িটাই ঘুরছে ক্লকওয়াইজ আর সব কিছুই অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। কাজেই মুসলিমরা সেই বিষয়ের সঙ্গে সামঞ্জস্য করার জন্য হজের সময়েও তাওয়াফ করে থাকেন অ্যান্টি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীতে, কিন্তু এগুলো আসলে সঠিক কোনো জবাব নয়। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তারা কি জানতেন যে পৃথিবী ঘড়ির কাঁটার দিকে ঘুরছে নাকি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছে? তারা এ কারণেই সেগুলো অনুসরণ করেছেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেভাবেই তাদেরকে শিখিয়েছেন, তারা প্রশ্নহীনভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথকে অনুসরণ করেছেন। সাফা এবং মারওয়াতে আমরা সাতবার ওঠানামা করে থাকি, এর কারণ আমরা জানি যে হাজর আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের সঙ্গে সেই ঘটনা, যখন তিনি শিশুপুত্র ইসমাইল পানি তৃষ্ণায় ছটফট করছিলেন, তার জন্য পানির সন্ধানে সাতবার দৌড়াদৌড়ি করছিলেন, সে কারণে সাফা এবং মারওয়ার মাঝখানে আমরা সাতবার ওঠানামা করি। আরাফার দিন, সেই দিন সম্পর্কে যদি কেউ প্রশ্ন করে যে সেই দিন কেন এত বিশেষ গুরুত্বপূর্ণ, হজের ময়দানে সেখানে আরাফার ময়দানে দাঁড়িয়ে থাকারই বা অর্থ কী, বাস্তবে এই ময়দান তার মধ্যে আসলে কী রয়েছে? আরাফা তো শুধুমাত্র একটি জনশূন্য ভূমি মাত্র, অন্যান্য ভূমির মতো এটাও একটা সাধারণ ভূমি। কাজেই হজের মতো একটা গুরুত্বপূর্ণ দিনে সেখানে মুসলিমরা কেন দাঁড়িয়ে থাকে? অথবা যদি কেউ প্রশ্ন করে মিনা, মুজদালিফা, সেখানেই বা বিশেষ কী রয়েছে? সব প্রশ্নের উত্তর একটাই, যে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো আমাদেরকে করার আদেশ দিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেভাবেই আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এতটুকু উত্তরই পর্যাপ্ত এবং যথেষ্ট। কাজী ওমর ইবনে খাত্তাব তিনি সেই হাজরে আসওয়াদ কালো পাথরকে চুম্বন খাচ্ছিলেন, তার পেছনে হিকমা এটা যে তিনি এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের যেই সুন্নাহ, যেই পথ, সেটাকে অনুসরণ করেছেন। আত্মসমর্পণ করা, এটাই হচ্ছে মূল বিষয়। ওমর ইবনে খাত্তাব তিনি অন্তর্দৃষ্টিসম্পন্ন, দূরদৃষ্টিসম্পন্ন মানুষ ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মধ্যে যোগ্যতা দিয়েছিলেন, কাজেই তিনি সাধারণ বিষয়ের মধ্যেও যদি কোনো ক্ষতি থেকে থাকে কিংবা মানুষের পথভ্রষ্ট হওয়ার কোনো একটি আশঙ্কা থাকে, সেই বিষয়গুলো সম্পর্কে তিনি খুব সাবধান থাকতেন এবং সেগুলো বুঝতে পারতেন, কাজে এই বিষয়গুলো তিনি কঠোরভাবে নিয়ন্ত্রণ করতেন। বিদআতের বিষয়গুলোকে তিনি খুবই কঠোরভাবে নিয়ন্ত্রণ করতেন। বর্তমানে অনেক সময় বিদআতের ব্যাপারে যখন কিনা ওলামায়ে কেরাম সাধারণ মানুষদেরকে সাবধান করে থাকেন, অনেকে মনে করে থাকেন যে এটা হচ্ছে একটু বেশিই বলা, তারা বলতে চান যে আপনারা সব কিছুতেই বিদআত খুঁজে পাচ্ছেন, এটা বিদআত, ওটা বিদআত, ইত্যাদি ইত্যাদি, দয়া করে আমাদেরকে ছেড়ে দিন, আমাদেরকে আমাদের মতো আমল করতে দিন। বাস্তবে ইসলাম কখনো কোনো ব্যক্তির উপরে কঠোরতা আরোপ করে না, ইসলাম কখনো মানুষকে সংকীর্ণ অবস্থায় ফেলে দেয় না, বরং যে বিষয়ের মধ্যে মানুষের জন্য ক্ষতি রয়েছে তার পেছনে সাবধান করা, নিষেধাজ্ঞা প্রদান করা, সেগুলোর পেছনে হিকমা রয়েছে। বাস্তবতা হচ্ছে শয়তান আমাদেরকে পদে পদে, কদমে কদমে বিভ্রান্ত করতে চায়। শয়তান কখনো হাল ছেড়ে দেয় না, যদি মাত্র একটি কদম বা এক ইঞ্চি পরিমাণ হয় এতটুকু বিভ্রান্ত সে আমাদেরকে করতে পারে, সে অবশ্যই সেই চেষ্টা করে যায়, সরল পথ থেকে বিভ্রান্ত করে বাঁকা পথে নিয়ে যাওয়ার চেষ্টা সে করে যায়। সুফিয়ান রাহিমাউল্লাহ তিনি বলেছেন, ইবলিসের নিকট গুনাহের কাজের থেকে, পাপের থেকে বিদআত বেশি পছন্দনীয়, কারণ পাপ যখন একজন মুসলিম করে, গুনাহ করে, সে জানে এটা অন্যায়, এটা ভুল, সে অপরাধ করেছে, কাজেই তার জন্য তওবার আশা থাকে। এক সময় হয়তো বা সে তওবা করতে পারে, কিন্তু যখন কোনো একজন ব্যক্তি বিদাত করে সে মনে করে এটা হচ্ছে ভালো কাজ, কাজেই সেই কাজকে ছেড়ে দিয়ে সে আবার সঠিক পথে আসবে এর কোনো সম্ভাবনা থাকে না, তওবার কোনো সম্ভাবনা থাকে না। সুতরাং এই দিকটি বিবেচনা করলে গুনাহের থেকে বিদাত আরও মারাত্মক। দারিমির বর্ণনা এসেছে, কোনো একটি জাতি যখন তাদের দিনে কোনো বিদাতকে অনুপ্রবেশ করিয়ে নেয় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মধ্য থেকে সমপরিমাণ সুন্নাকে বিলুপ্ত করে দেন এবং সেটা কিয়ামত পর্যন্ত তাদের মধ্যে আর ফেরত আসে না। কাজেই এই দিন যা কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে আমাদের জন্য মনোনীত করেছেন, তার দৃষ্টান্ত হচ্ছে সেই পানি ভর্তি পরিপূর্ণ একটি গ্লাসের মতো, যার সব কিছুই পরিপূর্ণ বা কমপ্লিট অবস্থায় রয়েছে। এখন সেখানে নতুন করে কোনো কিছু ঢেলে নেওয়ার কিংবা ফেলে দেওয়ার সুযোগ নেই। কাজেই সেই পানি ভর্তি গ্লাসে যদি আমরা কোনো কিছু ফেলি, পানি কিংবা অন্য কিছু, তাহলে সমপরিমাণ পদার্থ সেখান থেকে বের হয়ে আসবে। ইসলামের দৃষ্টান্ত হচ্ছে একই রকম। ইসলামের কীভাবে আল্লাহ সুবহানাল্লাহকে পাওয়া যাবে, কীভাবে আল্লাহ সুবহানাল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলের সুন্নাহকে অনুসরণ করতে হবে, তা সব কিছু সুনির্দিষ্ট। কাজেই নতুন করে ইসলামে কোনো কিছু যোগ করা কিংবা বিয়োগ করার কোনো সুযোগ নেই। দিনের মধ্যে এই ধরনের মন গড়া বিষয়গুলোকে অনুপ্রবেশ করিয়ে নেওয়া, সেগুলি হচ্ছে বিদআত এবং বর্জনীয় নব উদ্ভাবিত বিষয়গুলো। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মাটিতে নিজের হাতে একটি রেখা টানলেন বালুর উপর এবং এরপর তিনি বললেন, এটা হচ্ছে সরল পথ, এটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম। এরপর সেই রেখার ডানে বামে আরও অনেকগুলো রেখা টানলেন এবং বললেন, এগুলো হচ্ছে বিভিন্ন পথ যার প্রত্যেকটি পথের মুখে রয়েছে এক একজন শয়তান এবং তারা ওই পথের দিকে মানুষদেরকে আহ্বান করে দাওয়াত দেয়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি সাহাবায়ে কেরামদেরকে তিলাওয়াত করে শোনালেন। وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ وَلَا تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَن سَبِيلِهِ ذَلِكُمْ وَصَّاكُم بِهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন যে তিনিই তোমাদেরকে এই নির্দেশ দিয়েছেন যেন তোমরা উপদেশ গ্রহণ করো, নিশ্চিত এটি হচ্ছে আমার সরল পথ, কাজেই তোমরা এই পথে চলো এবং অন্য কোনো পথে চলো না, তাহলে সেই সমস্ত পথ তোমাদেরকে আল্লাহর পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে। আল্লাহ তিনি তোমাদেরকে এই নির্দেশ দিচ্ছেন যেন তোমরা সাবধান হও, সতর্ক হও। বিভ্রান্তি সবসময় সামান্য ছোট্ট একটি বাঁক থেকে শুরু হয়। যেমন আমরা যদি কাগজের উপর একটি দুইটি রেখা টানি এবং তাদের মধ্যে যদি সামান্য এক ডিগ্রি পরিমাণ কোণ সৃষ্টি করি, প্রথমে দেখা যাবে যে দুইটি বিন্দু থেকে রেখা দুইটি শুরু হলো সেখানে যেন দুইটি রেখা একই সরল রেখার উপরেই অবস্থিত, এরকম আমাদের কাছে মনে হবে। কিন্তু দূরত্ব যত বাড়তে থাকবে, যত সামনের দিকে যাওয়া যাবে, তত দেখা যাবে যে দুইটি পথ এবং রাস্তার মধ্যে দূরত্ব বাড়তে বাড়তে এক সময় মাইলের পর মাইল দূরত্ব সৃষ্টি হয়ে যাবে। এটাই হচ্ছে শয়তানের কৌশল। শয়তান সামান্য ফাটলের মাধ্যমে আমাদের ভেতর প্রবেশ করে পরবর্তীতে ধ্বংসের মুখে আমাদেরকে ঠেলে দেয়। মূর্তি পূজার যে ইতিহাস সেদিকেও যদি আমরা যাই তাহলে এই পক্ষে আরেকটি দৃষ্টান্ত আমরা খুঁজে পাই। নূহ আলাইহিস সালাম তার সময়ে মানুষ তাওহীদে বিশ্বাসী ছিল, ইসলামের উপর ছিল, সেই সময়ে মানুষেরা ছিল ইমানের উপর। যারা কিনা কাফের ছিল, অবিশ্বাসী ছিল, আল্লাহ সুবহানাল্লাহ তাদেরকে বন্যার মাধ্যমে, প্লাবনের মাধ্যমে তাদেরকে ধ্বংস করেছিলেন, সেই সময় সবাই ছিল মুসলিম। এরকম একটি অবস্থায় যখন আস্তে আস্তে তাদের মধ্যে নেককার ব্যক্তিরা মৃত্যুবরণ করতে থাকলেন, প্রজন্মের পর প্রজন্ম, জেনারেশনের পর জেনারেশন লম্বা সময় চলে গেল, ধীরে ধীরে শয়তান তাদেরকে বিভ্রান্ত করতে শুরু করলো। এক সময় শয়তান এসে তাদেরকে বলল যে তোমাদের মধ্যে এই সমস্ত ব্যক্তিরা তারা ছিল সলেহীন ব্যক্তি, নেককার ব্যক্তি, তোমরা তাদের স্মৃতিকে স্মরণ করার উদ্দেশ্যে এবং তাদের মাধ্যমে তাদের কথা স্মরণ হলে তোমাদের ইবাদত বন্দিগীতে আগ্রহ সৃষ্টি হবে, কাজেই এটা একটি ভালো বুদ্ধি যে তোমরা তাদেরকে মনে করার জন্য তাদের কিছু আকৃতি নির্মাণ করো, মূর্তি নির্মাণ করো, সেই মূর্তিগুলো দেখলে তাদের ভালো কাজের কথা তোমাদের স্মরণ হবে এবং তোমরা সেগুলোকে অনুকরণ করতে উৎসাহ পাবে। শয়তান কিন্তু প্রথমেই বলেনি যে তোমরা মূর্তি নির্মাণ করে মূর্তিগুলোকে পূজা করতে শুরু করো। ধীরে ধীরে শয়তান মানুষকে বিভ্রান্তির দিকে নিয়ে গিয়েছে। এই কৌশল লোকেদের কাছে বেশ পছন্দনীয় মনে হলো যে আগের নেক লোকেদের কথা মনে হবে, তাদেরকে দেখে আমাদের আমলে আগ্রহ সৃষ্টি হবে, এই চিন্তা করে তারা কিছু মূর্তি নির্মাণ করলো। কয়েক প্রজন্ম চলে গেল, এরপর এসে শয়তান তাদেরকে বলল যে সেই নেক লোকেরা, তাদের মাধ্যমে যদি তোমরা আল্লাহর কাছে চাও তাহলে তোমরা আল্লাহর কাছ থেকে পাবে। এক সময় বলতে শুরু করলো যে সেই মূর্তিগুলোর কাছেই তোমরা চাও, তারা নেককার ব্যক্তি ছিলেন, তোমরা কত গুনাহগার, কাজেই তাদের কাছ থেকে চাইলেই আল্লাহ তোমাদেরকে দিবে। এভাবে এক সময় শয়তান তাদেরকে মূর্তি পূজাতে বাধ্য করল। শয়তান লম্বা সময় নিয়েছে, শতাব্দীর পর শতাব্দী, প্রজন্মের পর প্রজন্ম নিয়ে ধীরে ধীরে সে মানুষদেরকে বিভ্রান্ত করে মূর্তি পূজাতে লাগিয়ে দিয়েছে। সেটাই ছিল মানব ইতিহাসে প্রথম মূর্তি পূজার ঘটনা। শয়তানের কাজ এভাবেই হয়, ধীরে ধীরে সে কাজ করতে থাকে, সে লেগে থাকে এবং একসময় মানুষকে, যারা দিনের ব্যাপারে শৈথিল্য প্রদান করে, তাদেরকে বিভ্রান্ত করতে সফল হয়ে যায়। কাজেই এই ধরনের পরিস্থিতিতে যেন আমরা ক্ষতিগ্রস্ত না হই, বিভ্রান্ত না হই, সেই জন্য ইসলাম আমাদেরকে কঠোরভাবে বিদাতের বিষয়ে সাবধান করে দেয় এবং নিষেধাজ্ঞা জারি করে। এই ধরনের বিচ্যুতির সমস্ত দরজা বন্ধ করে দেওয়ার মাধ্যমে ইসলাম আমাদের ইমানকে সুরক্ষা প্রদান করে। কাজেই বিদাতের বিষয়গুলোকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই, সেগুলোকে কঠিনভাবেই আমাদেরকে গ্রহণ করতে হবে। যারা বিদাত করে তাদের আমলগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্জন করবেন এবং সেগুলোকে নিক্ষিপ্ত ধূলিকণা সমপরিমাণ বানিয়ে দিবেন, মিজানের পাল্লায় তার কোনো ওজন করা হবে না। সূরা কাহাফের শেষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রসঙ্গে আমাদেরকে জানিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, قُلْ هَلْ نُنَبِّئُكُمْ بِالْأَخْسَرِينَ أَعْمَالًا الَّذِينَ ضَلَّ سَعْيُهُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَهُمْ يَحْسَبُونَ أَنَّهُمْ يُحْسِنُونَ صُنْعًا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, হে নবী, আপনি তাদেরকে বলে দিন, আমি কি তোমাদেরকে সেই সমস্ত লোকেদের সংবাদ দেব যারা আমলের দিক থেকে, যারা কর্মের দিক থেকে খুবই ক্ষতিগ্রস্ত? তারাই হচ্ছে সেই সমস্ত লোক যাদের এই কাজগুলো, যাদের প্রচেষ্টা দুনিয়ার জীবনেই বিভ্রান্ত হয়েছে, অথচ তারা মনে করতো যে তারা সৎ আমল করছে, তারা ভালো কাজ করছে। পরবর্তী ঘটনায় আমরা যাচ্ছি। ওমর ইবনে খাত্তাব তিনি খলিফা হিসেবে, আমির আল মুমিনিন হিসেবে উম্মার জন্য এটা নিশ্চিত করতে চেয়েছিলেন যে তার খিলাফতকালে যেন কোনো বিভ্রান্তির দরজা খুলে না যায়, মানুষ যেন বিভ্রান্ত না হয়। সেই সময় একটি গাছ ছিল, আরবিতে যে গাছটিকে বলা হয় থাকে শাজারাতুর রিদওয়ান, সেই বৃক্ষ, সেই গাছ যার নিচে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবাদের নিকট থেকে বাইয়াত গ্রহণ করেছিলেন, শপথ গ্রহণ করেছিলেন আনুগত্যের একটি বিশেষ উদ্দেশ্যে, যার পটভূমি ছিল যখন কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবা একরামদেরকে নিয়ে উমরা করতে এসেছিলেন, সুলহাল হুদাইবিয়া, সেই ঘটনা। সেখানে কুরাইশরা বাধা সৃষ্টি করলো এবং আলাপ আলোচনা করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রতিনিধি হিসেবে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে মক্কায় পাঠিয়েছিলেন, কিন্তু সেখানে যাওয়ার পর দেখা গেল লম্বা সময় কেটে যাচ্ছে কিন্তু ওসমান ফেরত আসছেন না। গুজব ছড়িয়ে পড়লো যে কুরাইশ ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবায়ে কেরামদের কাছ থেকে আনুগত্যের শপথ নিয়েছিলেন, বাইয়াত নিয়েছিলেন যে একজন ওসমানের জন্য আমরা প্রত্যেকেই তার হত্যার প্রতিশোধ গ্রহণ করব। কাজে যুদ্ধের উপরে, জিহাদের উপরে বায়াত গ্রহণ করা হয়েছিল। যদিও সাহাবায়ে কেরাম সেই সময় তারা কোনো যুদ্ধের অস্ত্র নিয়ে আসেননি, তারা কুরবানির পশুগুলোকে সাথে নিয়ে এসেছিলেন এবং সেগুলোকে জবাই করার জন্য সাধারণ যে ছুরি জাতীয় অস্ত্র, এতটুকু পর্যন্ত তাদের কাছে ছিল। কিন্তু এরপরেও একজন মুসলিমের জীবনের গুরুত্ব, ওসমানের জীবনের গুরুত্ব, তার উপর জোর দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবায়ে কেরামদের কাছ থেকে যুদ্ধের শপথ নিয়েছিলেন। কাজেই তাদের শপথ ছিল যে আমরা মৃত্যুর উপরে শপথ করছি, প্রয়োজনে আমরাও মৃত্যুবরণ করব, তবুও ওসমান হত্যার বদলা আমরা নিয়েই ছাড়ব। শেষ পর্যন্ত দেখা গেল যে কুরাইশরা ভয় পেয়ে তারা আপোষ করতে আসলো এবং প্রমাণিত হলো ওসমানকে হত্যা করা হয়নি, সেটি একটি মিথ্যা গুজব ছিল। সেই ঘটনা, সেই বায়াতের ঘটনা ঘটেছিল সেই বৃক্ষের নিচে। ইসলামের ইতিহাসে সেটি একটি বিশাল তাৎপর্যপূর্ণ ঘটনা ছিল, যেটাকে বলা হয়ে থাকে রিদওয়ানের বাইয়াত বা বাইয়াতুর রিদওয়ান। রিদওয়ান অর্থ রাজি, খুশি কিংবা সন্তুষ্টি। সেই দিন সেই বৃক্ষের নিচে যারা শপথ করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি তাদের উপরে রাজি, খুশি এবং সন্তুষ্ট হয়েছিলেন। যে প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইজ ইউবাইউনাকা তাহতাশ শাজারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নিশ্চয়ই আল্লাহ সেই সমস্ত মুসলিমদের প্রতি সন্তুষ্ট হয়েছেন যারা গাছের নিচে আপনার কাছে বাইয়াত প্রদান করেছিল। কাজেই সেটি ছিল একটি ঐতিহাসিক ঘটনা, সেই বৃক্ষ ছিল একটি ঐতিহাসিক স্মৃতিকে ধারণকারী বৃক্ষ। লোকেরা সেই গাছকে দেখতে আসত, পরিদর্শন করতে আসত এবং তাকে ঘিরে তার চারপাশে ইবাদতবন্দেগী করত। ওমর ইবনে খাত্তাব তিনি তখন কি করলেন? ওমর ইবনে খাত্তাব সেই গাছটি কেটে ফেলার আদেশ প্রদান করলেন এবং সেটাকে কর্তন করা হলো। একজন সাধারণ মানুষ, সে হয়তো এই ঘটনা শুনে হতাশ হতে পারে যে যদি সুযোগ থাকতো সেই বৃক্ষটি সেভাবেই থাকতো তাহলে হয়তো আমরা গিয়ে সেটাকে দেখতে পেতাম, কিন্তু ওমর ইবনে খাত্তাব কেন সেই বৃক্ষটিকে কেটে ফেললেন? অথচ সেই বৃক্ষের নিচে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাহাবায়ে কেরাম তারা উপস্থিত হয়েছিলেন, তারা সেখানে বসেছিলেন, তারা বাইয়াত দিয়েছিলেন, ওমর ইবনে খাত্তাব তিনি সেটাকে কেটে ফেলেছেন। ওমর ইবনে খাত্তাব তিনি চাননি যে সেই গাছটি কোনো ইবাদতের বস্তুতে পরিণত হোক কিংবা মানুষ সেই বৃক্ষকে পরিদর্শন করতে এসে সেই গাছের কাছ থেকে কোনো বারাকা, বরকত ইত্যাদি আশা করতে শুরু করুক। কাজেই এই বৃক্ষ, এটা বাস্তবে অন্যান্য বৃক্ষের মতো একটি বৃক্ষ, যেটা না পারে কারো কোনো ক্ষতি করতে, না পারে কারো কোনো উপকার করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিচে বসেছেন, এটা সত্য, কিন্তু সেই বৃক্ষের কোনো নিজস্ব ক্ষমতা নেই মানুষকে ভালো মন্দ কিছু করার। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি আবেগী কোনো ব্যক্তি ছিলেন না, তিনি আবেগের বসে কোনো সিদ্ধান্ত নিতেন না, তিনি ভেবে চিনতে অন্তর্দৃষ্টি সম্পন্ন ব্যক্তি ছিলেন, দূরদৃষ্টির মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করতেন, তার বিবেককে ব্যবহার করতেন, বুদ্ধি এবং যুক্তিকে আবেগের উপরে প্রাধান্য দিতেন। সাহাবায়ে কেরামের যে ভালোবাসা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতির প্রতি, সেটা আমাদের থেকেও অনেক অনেক বেশি ছিল, যেটা আমরা চিন্তাও করতে পারবো না, কারণ তারা নিজেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সঙ্গে জড়িত, তাদের স্মৃতি জড়িত, তারা সরাসরি রাসূলুল্লাহ সাল্লামের সামনে উপস্থিত হয়ে তার হাতে হাত রেখে সেখানে বায়াত গ্রহণ করেছিলেন। কাজেই তাদের কাছে সেই ঐতিহাসিক বৃক্ষের গুরুত্ব আমাদের থেকেও অনেক বেশি ছিল। ওমর ইবনুল খাত্তাব তিনি নিজেও সেই সমস্ত সাহাবিদের একজন যারা সেখানে উপস্থিত ছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাতে হাত রেখে বায়াত প্রদান করেছিলেন। কিন্তু এরপরেও তিনি আবেগকে বাদ দিয়ে বিবেককে ব্যবহার করে সেই কাজটিকে কেটে ফেলার আদেশ প্রদান করেছিলেন। কারণ তিনি জানতেন পূর্বের জামানার যে উম্মাদগুলো তারা কী কী কারণে বিভ্রান্ত হতো। তিনি চাচ্ছিলেন না যে এই গাছটি কোনো ইবাদত বন্দিগি বা উপাসনার বস্তুতে পরিণত হয়ে যাক। এরকম আরেকটি ঘটনায় আমরা দেখতে পাই যে ওমর ইবনে খাত্তাব তিনি একবার সফরে ছিলেন। তিনি দেখলেন যে লোকেরা একটি নির্দিষ্ট স্থানকে বেছে নিয়ে সেখানে গিয়ে বারবার সালাত আদায় করছে। তোমরা এখানে কেন সালাত আদায় করছো? তারা বললো যে আমরা দেখেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই স্থানে সালাত আদায় করেছেন। ওমর ইবনে খাত্তাব বললেন, নামাজের সময় হয়ে গেলে তোমরা যে কোনো জায়গাতেই সালাত আদায় করতে পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু বিশেষ বিষয় দিয়েছেন যেগুলো পূর্বের কোনো নবীকে দেওয়া হয়নি, তাদের উম্মতকে দেওয়া হয়নি। তার মধ্যে একটি বিষয় হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতের জন্য সমস্ত জমিনকে মসজিদ বানিয়ে দিয়েছেন, সিজদার স্থান বানিয়ে দিয়েছেন, সালাতের স্থান বানিয়ে দিয়েছেন। কাজেই যদি কোনো পাক পবিত্র জমিন পাওয়া যায় যেখানে কোনো বাহ্যিক অপবিত্র বস্তু নেই, সেই স্থানেই আমরা সালাত আদায় করতে পারি। ওমর ইবনে খাত্তাব এটাই বললেন যে সালাতের সময় হয়ে গেলে তোমরা যে কোনো জায়গাতেই সালাত পড়তে পারো, নির্দিষ্ট কোনো স্থানকে বেছে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এবং তিনি আরও বললেন, তোমাদের পূর্ববর্তী যারা তাদেরকে যে বিষয়গুলো ধ্বংস করেছিল তার মধ্যে একটি হচ্ছে এটা যে তারা তাদের নবীদের ইবাদতের স্থানগুলোকে অথবা তাদের মৃত্যুর স্থানকে কিংবা তাদের কবরকে ইবাদতের স্থান হিসেবে নির্দিষ্ট করে নিত এবং এগুলো ছিল তাদের ধ্বংসের কারণ। পরবর্তী ঘটনা যেটা ঘটেছিল ড্যানিয়েল সম্পর্কে বা ড্যানিয়েল সম্পর্কে, বাইবেল বলছে যে ড্যানিয়েল বা দানিয়েল তিনি ছিলেন একজন নবী। কিন্তু ইসলামের যে দলিলগুলো কোরআন কিংবা হাদিসে কোনো সুস্পষ্ট দলিল আমাদের কাছে নেই, কাজে এই বিষয়ে আমরা কোনো কিছু উল্লেখ করতে পারি না। কিন্তু বাইবেল অনুসারে তিনি একজন নবী ছিলেন। বাইবেলে তাকে নিয়ে একটি অধ্যায় বা কিতাবও রয়েছে এবং সেখানে শেষ জামানার কিছু ঘটনা সেগুলো উল্লেখ করা হয়েছে ইত্যাদি বিষয়গুলো। কাজে খ্রিস্টানরা মনে করে যে দানিয়েল তিনি একজন নবী ছিলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তার খিলাফতকালে একটি কবর উন্মোচিত হলো এবং মানুষ বলতে শুরু করলো এটাই হচ্ছে সেই দানিয়েলের কবর। মাটি খনন করা হয়েছিল, সেই সময়ে লোকেরা তাস্তুর সেই এলাকার মাটি খনন করছিল, সেখানে বন্যা হয়েছিল, বন্যার কারণে কিছু মাটি সরে গিয়ে একটি কবর উন্মোচিত হয়েছিল এবং লোকেরা আশ্চর্য হয়ে দেখলো যে এই কবর বহু পুরনো কবর, কিন্তু কবরের ভেতরে যে দেহটি সেটি সম্পূর্ণরূপে অক্ষত, একেবারে তাজা, কোনো পচন সেখানে ধরেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে হাদিসে জানিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটির জন্য নিষেধ করে দিয়েছেন যে মাটির কোনো ক্ষমতা নেই নবী রাসূলদের দেহকে তারা ভক্ষণ করতে পারে। কাজেই নবী রাসূলের দেহ মাটি ভক্ষণ করতে পারে না। শত শত বছর আগেও যদি কেউ মৃত্যুবরণ করেন এরপরও সেটা অক্ষত থেকে যায়। এই বিষয়টিকে দেখে লোকেরা ধারণা করলো যে নিশ্চয়ই এটা কোনো নবীর দেহ হবে, কাজেই এই দেহটিকে সম্মান করতে হবে, তাকে সেখান থেকে সরিয়ে অন্যত্র যথাযথ মর্যাদায় দাফন করতে হবে। ওমর ইবনে খাত্তাব সেই ঘটনা সম্পর্কে ভবিষ্যতে কী ঘটতে পারে সেই আশঙ্কা তার মনে জেগে উঠল। তিনি চিঠি পাঠালেন কবর খননকারীদের উদ্দেশ্যে এবং লিখলেন, আমি চাই তোমরা দিনের বেলাতে অর্থাৎ প্রকাশ্যে ভিন্ন ভিন্ন ১৩টি এলাকায় ১৩টি কবর খনন করবে এবং যখন দাফন করবে তখন করবে রাতের বেলায়, সবার দৃষ্টির অগোচরে রাতের আধারে দানিয়েলের মরদেহকে তোমরা দাফন করবে এবং সবগুলো কবর একই সঙ্গে তোমরা ভরাট করবে। এই কাজের উদ্দেশ্য কী ছিল? ওমর ইবনে খাত্তাব এর মাধ্যমে নিশ্চিত করেছেন মানুষ যেন চিহ্নিত করতে না পারে যে কোনটি আসলে দানিয়েলের কবর। এর মাধ্যমে তিনি তাদেরকে কবর পূজা, বর্তমানে যেগুলো মহামারী আকারে বিভিন্ন মুসলিম দেশে দেখা যাচ্ছে, মাজার পূজা, কবর পূজা, মৃত ব্যক্তির কাছে গিয়ে সাহায্য প্রার্থনা করা, মৃত ব্যক্তির কাছে দোয়া করা, তার কাছ থেকে সাহায্য চাওয়া, এই যে শিরকগুলো মুসলিম ভূমিতে আমরা দেখতে পাচ্ছি ব্যাধির মতো অনুপ্রবেশ করেছে, ওমর ইবনে খাত্তাব সেই ক্ষতিকে রক্ষা করেছেন। তিনি চাননি যে এই কবরকে ঘিরে মানুষ ইবাদতবন্দী করতে শুরু করুক। পরবর্তী ঘটনায় আমরা যাচ্ছি, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তাকে বরখাস্ত করার ঘটনা। এতক্ষণ আমরা যে বিষয়গুলো আলোচনা করছিলাম সেখানে বিষয়গুলো সংযুক্ত ছিল ইবাদতবন্দীর সঙ্গে, ইসলাম এবং তার বিপরীত বিদাত সেগুলোর সঙ্গে সংশ্লিষ্ট। একই সেকশনে আমরা নিয়ে এসেছি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তাকে অপসারণ করার ঘটনাটি। সাধারণভাবে অনেকের কাছে প্রশ্ন হতে পারে যে এটি তো একটি সাধারণ রাজনৈতিক বিষয় বা প্রশাসনিক বিষয়, একজন সেনাপতি তাকে অপসারণ করা হচ্ছে, সেটা কেন এই সেকশনে আসলো যে ইসলামের বিশুদ্ধতা রক্ষা করা এবং বিদাত থেকে মানুষদেরকে সাবধান করা। বাস্তবে ইসলাম সেখানে পৃথকভাবে রাজনৈতিক প্রশাসনিক বলে কোনো আলাদা বিষয় নেই, সমস্ত বিষয়গুলোই আমাদের দিনের অন্তর্ভুক্ত। কাজে যেটা সাধারণ রাজনৈতিক বিষয় অন্যদের কাছে, যেটা সাধারণ সামরিক বিষয় অন্যদের কাছে, সেখানেও ইসলামের বিষয়গুলো সংযুক্ত হয়ে যায় নিয়তের মাধ্যমে ইখলাসের মাধ্যমে, আন্তরিকতার মাধ্যমে। কী উদ্দেশ্যে, কোন কারণে কোনো একজন ব্যক্তি কী কাজ করছে, সেই উদ্দেশ্য এবং কারণের কারণে একটি কাজ ইবাদতে পরিণত হতে পারে অথবা শিরক কিংবা বিদাতেও পরিণত হতে পারে। কাজেই ইসলামে সব কিছুই অন্তর্ভুক্ত। সেখানে পৃথকভাবে দুনিয়াবি বিষয়, আখিরাতের বিষয় কিংবা রাজনৈতিক বিষয় এভাবে ভাগ করার কোনো সুযোগ নেই। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তাকে ওমর ইবনে খাত্তাব নির্দেশ দিয়েছিলেন পদত্যাগ করতে এবং এটা একাধিকবার ঘটেছিল। খালিদ বিন ওয়ালিদ তিনি পদত্যাগ করেছিলেন এবং তিনি সামরিক কমান্ডার, সেনাপতি থেকে একজন সাধারণ সৈনিককে পরিণত হলেন। লোকেরা বিস্মিত হয়ে গেল। তারা ভাবতে লাগলো যে খলিফা কেন এই ধরনের একটি সিদ্ধান্ত গ্রহণ করলেন, কারণ খালিদ বিন ওয়ালিদের যে যোগ্যতা এটা নিয়ে কারো মধ্যেই, না মুসলিম না শত্রুদের মধ্যে কারো মধ্যেই কোনো সন্দেহ সংশয়ে কোনো অবকাশ নেই। তিনি অসাধারণ একজন নেতা ছিলেন এবং তার জীবনের ইতিহাস, যেগুলো কিছু অংশ আমরা আলোচনা করেছি আগের সিরিজে আবু বকর সিদ্দিকের জীবনী আলোচনা প্রসঙ্গে, সেখানে উল্লেখিত হয়েছে যে খালিদ বিন ওয়ালিদ তিনি জীবনে কোনো যুদ্ধেই পরাজিত হননি, না ইসলামের পূর্বে না ইসলাম গ্রহণ করার পরে। উহুদের যুদ্ধেও তিনি সক্ষম হয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটি পরাজয় চাপিয়ে দিতে যুদ্ধের দ্বিতীয় পর্যায়ে। কাজেই খালিদ বিন ওয়ালিদ এই ধরনের একজন কমান্ডার ছিলেন, অত্যন্ত দক্ষ এবং যোগ্যতা সম্পন্ন। খালিদ বিন ওয়ালিদকে তুলনা করা হতো একটি ঝড়, টর্নেডো বা হ্যারিকেনের সাথে। তিনি না নিজে কোনো বিশ্রাম নিতেন, না নিজে ঘুমাতেন, না বাকিদেরকে, তার অনুগতদেরকে বিশ্রাম কিংবা ঘুমের সুযোগ দিতেন। তিনি তার অনুসারী কিংবা শত্রু উভয়ের ঘুম হারাম করে দিয়েছিলেন। বাস্তবে তিনি ছিলেন একজন ঝড়ের মতো ব্যক্তি। যদি আমরা সময় মিলাই এবং মানচিত্র সামনে রাখি, তাহলে আমাদের জন্য বোঝা সহজ হয় যে কত দ্রুত একটি যুদ্ধক্ষেত্র থেকে আরেকটি যুদ্ধক্ষেত্রে তিনি যেতেন এবং যুদ্ধ করতেন, কোনো বিরতি গ্রহণ করতেন না। এবং সেই সময়ের পৃথিবীতে, সেই সপ্তম শতকের পৃথিবীতে একের পর এক যুদ্ধক্ষেত্রে যাওয়া এটা সহজ কোনো বিষয় ছিল না। শত্রুরা অনেক সময় খালিদ বিন ওয়ালিদকে থামানোর জন্য পরিকল্পনা করত যে খালিদ এখন বর্তমানে ওই স্থানে অবস্থান করছে, তাহলে আমরা ইত্যাদি ইত্যাদি স্থানে বাধা সৃষ্টি করব, তাহলে খালিদ আমাদের কাছে আসতে পারবে না। কিন্তু দেখা যেত খালিদ বিন ওয়ালিদ ভিন্ন একটি রাস্তায়, যে রাস্তায় কখনোই কোনো সাধারণ মুসাফির অতিক্রম করেনি, সেই রাস্তায় তিনি যুদ্ধের বাহিনী নিয়ে শত্রুদেরকে হতভম্ব করে সেখানে গিয়ে উপস্থিত হতেন এবং শত্রুদের কাছে মনে হতো যে তিনি হয়তো মাটি ফুরে এসে তাদের সামনে উপস্থিত হয়েছেন। এটাই ছিল খালিদ বিন ওয়ালিদের যোগ্যতা এবং ব্যক্তিত্ব। এরপরেও ওমর ইবনে খাত্তাব তাকে চাকরিচ্যুত করলেন। ওমর বললেন কেন তিনি এই কাজ করেছেন। দ্বিতীয়বার তাকে পদচ্যুত করার পর তিনি বললেন যে খালিদকে আমি এই জন্য পদচ্যুত করিনি যে তার প্রতি আমার কোনো ক্ষোভ রয়েছে বা সে কোনো অন্যায় করেছে। সুতরাং খালিদ তার দায়িত্ব পালনে কোনো বিশ্বাসঘাতকতা করেছে, এই কারণেও আমি তাকে পদচ্যুত করিনি। বরং এটা করার কারণ হচ্ছে যে সে লোকেদের জন্য একটি ফিতনায় পরিণত হয়ে যাচ্ছিল। ওমর বলছেন আমি চাচ্ছিলাম এটা মানুষকে জানিয়ে দিতে, বুঝিয়ে দিতে যে বিজয় একমাত্র আল্লাহই দান করে থাকেন। মানুষের মধ্যে খালিদের ব্যক্তিত্ব এবং যোগ্যতার মাধ্যমে একটি ধারণা সৃষ্টি হয়ে যাওয়ার আশঙ্কা ছিল যে খালিদের নেতৃত্বের কারণেই তারা বিজয় লাভ করছেন, যেন বিজয় খালিদ বিন ওয়ালিদের পক্ষ থেকেই আসছে। যদি অন্য কেউ নেতৃত্ব দেয় তাহলে হয়তো বা তারা বিজয় অর্জন করতে পারবেন না। ওমর ইবনে খাত্তাব তাদেরকে বুঝিয়ে দিলেন যে বিজয় একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করে থাকেন। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান তাহলে নেতৃত্ব যার হাতেই থাকুক না কেন বিজয় মুসলিমদের হাতেই আসবে। এবং বাস্তবে পরবর্তী যুদ্ধের ঘটনাগুলো থেকে সেটাই আমরা অক্ষরে অক্ষরে সত্যি প্রমাণিত হতে দেখতে পাই। খালিদ বিন ওয়ালিদের নেতৃত্ব অপসারণের পরেও মুসলিমদের বিজয় অব্যাহত ছিল, কারণ মুসলিমরা বিজয়ের যে শর্তগুলো সেগুলো তারা পূরণ করছিলেন এবং সেই বিজয় ছিল আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং একটি মিরাকেল বা অলৌকিক বিষয়ের মতো। কারণ রোমান কিংবা পারস্য সাম্রাজ্য তাদের বিরুদ্ধে মুসলিমরা যে যুদ্ধগুলোতে বিজয় অর্জন করেছেন, প্রত্যেকটি যুদ্ধে মুসলিমরা ছিলেন সংখ্যায় অনেক অনেক কম, শক্তিতেও অনেক অনেক কম, প্রশিক্ষণের দিক থেকেও অনেক অনেক দুর্বল। কাজেই প্রত্যেকটি বিজয় এক একটি অলৌকিক বিষয়ের মতো ছিল। ওমর ইবনে খাত্তাব খালিদকে অপসারণ করে নেতৃত্ব থেকে সবার কাছে এটা স্পষ্ট করে দিলেন যে বিজয় কোনো ব্যক্তির কারণে আসছে না, বিজয় আসছে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর সাহায্য হিসেবে। সুতরাং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি তার খিলাফতকালে এভাবে সমস্ত রকমের বিভ্রান্তিকর ধারণাগুলোকে তাদের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছিলেন এবং ইসলামের যে মৌলিক বিষয়গুলো, বিশুদ্ধ বিশ্বাস, সেগুলোকে রক্ষা করে যাচ্ছিলেন। আরও বেশ কিছু ঘটনায় আমরা যাচ্ছি ওমর ইবনে খাত্তাব কীভাবে সৎ কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধ ইত্যাদি করতেন। একবার তিনি একটি ব্যক্তিকে দেখলেন, সেই ব্যক্তি খুবই হেলে দুলে রাস্তায় পথ হাঁটছে, হাত পা ছড়িয়ে এভাবে সে হেলে দুলে চলছে। বর্তমান সময়ে যেরকম আমরা দেখি অনেক সময় বিভিন্ন লোকেরা, যাদেরকে র্যাপার বলা হয়ে থাকে, র্যাপ সঙ্গীত গায়, তারা এইভাবে হাত পা ছড়িয়ে দিয়ে রাস্তায় চলাফেরা করে। ওমর ইবনে খাত্তাব এই ধরনের একজন ব্যক্তিকে দেখলেন, দেখে তাকে বললেন যে তাকে বলো এভাবে হাঁটা বন্ধ করতে। সেই লোক বললো যে আমি পারি না, আমি এভাবে হেঁটে অভ্যস্ত। ওমর তাকে ডেকে নিয়ে এসে চাবুক পেটা করলেন, কিন্তু এরপরও দেখা গেল সেই ব্যক্তি একইভাবে রাস্তায় হাত পা হেলিয়ে দুলিয়ে হাঁটাচলা করছে। ওমর দ্বিতীয়বার তাকে ডেকে নিয়ে এসে আবারও চাবুক পেটা করলেন এবং বললেন যে চাবুক পেটার জন্য কোনো ব্যক্তি যদি উপযুক্ত হয় তাহলে এই লোক ছাড়া আর আমি কাকে চাবুক পেটা করতে পারি। তৃতীয়বার এভাবে ঘটার পর সেই ব্যক্তি ওমর ইবনে খাত্তাবের কাছে আসলো এবং এসে বলল যে হে ওমর, আল্লাহ আপনার উপর রহম করুন, এটা একজন শয়তান ছাড়া আর কিছুই ছিল না যে আমাকে এভাবে হাঁটতে বাধ্য করত, এবং আপনার প্রহার করার কারণে সেই শয়তান আমাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছে। কাজে এই ধরনের জাঁকজমকপূর্ণ অহংকারীভাবে রাস্তায় পথ চলা, ওমর ইবনে খাত্তাব সেগুলোকে সংশোধন করে দিতেন। এর বিপরীতে কিছু ব্যক্তি ছিল যারা একেবারে এমনভাবে রাস্তায় পথ চলত, অতি বিনয়ে, মনে হচ্ছে যেন তারা মৃত মানুষ, শুধুমাত্র তাদের হাত পাকে নিয়ে কোনোভাবে রাস্তার সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কৃত্রিম বিনয়, কৃত্রিম জুহুদ তাদের চলাফেরার মধ্যে তারা উপস্থাপন করার চেষ্টা করত। এরকম এক ব্যক্তিকে দেখে ওমর ইবনে খাত্তাব তাকে লাঠি দিয়ে আঘাত করলেন এবং বললেন যে ইসলামের এই দিনকে তুমি মৃত ব্যক্তিদের ধর্মে পরিণত করো না, আল্লাহ তোমাকে হত্যা করুক, আল্লাহ তোমাকে মেরে ফেলুক। আশরিফা বিনতে আবদুল্লাহ তিনি বর্ণনা করেছেন, তিনি বলছেন যে তিনি কিছু লোকদেরকে দেখলেন যারা রাস্তায় একেবারে ঘাড় নিচু করে বিনয় সহকারে খুবই আস্তে আস্তে কথা বলছে, খুবই ধীরে ধীরে পথ চলছে, এরকম কিছু ব্যক্তি। তিনি শিফা তাদেরকে দেখে বললেন এরা কারা? তারা বলল এরা হচ্ছে জুহুদ অবলম্বনকারী ব্যক্তি, দুনিয়া বিমুখ জাহেদ ব্যক্তি। তিনি তাদেরকে বললেন আল্লাহর কসম করে বলছি, যখন ওমর কথা বলতেন খুব স্পষ্ট ভাষায় কথা বলতেন যেটা নিশ্চিতভাবে লোকেরা শুনতে পারত, যখন তিনি রাস্তায় পথ চলতেন দ্রুত পথ চলতেন, এবং যখন কাউকে তিনি আঘাত করতেন সেই আঘাতে যন্ত্রণা অনুভব হতো, জোরের সঙ্গেই তিনি আঘাত করতেন, এবং আল্লাহর কসম করে আমি বলছি ওমর ছিলেন একজন সত্যিকারের জাহেদ ব্যক্তি, সত্যিকারের দুনিয়া বিমুখ ব্যক্তি, সত্যিকারের দরবেশ ব্যক্তি। কাজেই বিনয় এটা মানুষের ঘাড়ে নয়, মাথা নিচু করে চলার মধ্যে নয়, বরং বিনয় হচ্ছে মানুষের অন্তরে। আরেকটি ঘটনায় ওমর ইবনে খাত্তাব তিনি দেখলেন যে ইয়েমেন থেকে কিছু লোক এসেছে এবং তারাও এভাবে কোনো কিছু না করে একেবারে মৃত ব্যক্তিদের মতো অলসভাবে রাস্তায় পথ হেঁটে যাচ্ছে। ওমর জিজ্ঞাসা করলেন এরা কারা? ওমরকে বলা হলো এরা হচ্ছে সেই সমস্ত ব্যক্তি যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল মুতাওয়াক্কিলুন, এবং তারা কোনো ধরনের দুনিয়াবি কাজ করে না, কামাই রোজগার করে না। ওমর বললেন না, তোমরা মিথ্যা বলেছ, বরং এই সমস্ত লোকেরা হচ্ছে আল মুত্তাকিলুন, এরা হচ্ছে আল মুত্তাকিলুন, অর্থাৎ যারা অন্যের সম্পদ ভক্ষণ করে, যারা অন্যের কাছে আশা করে যে অন্য লোকেরা তাদের প্রয়োজনগুলো পূরণ করে দেবে। বাস্তবে যদি তারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করত, আল্লাহর উপর ভরসা করত, তারা কাজ করত এবং কাজ করার পর কাজের ফলাফলের জন্য আল্লাহর উপর নির্ভরশীল হতো, এটাই হচ্ছে আল্লাহর উপর ভরসা করা এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করার অর্থ। সুতরাং ওমর ইবনে খাত্তাব তিনি বলেছিলেন যে আল্লাহর উপর যারা তাওয়াক্কুল করে তারা প্রথমে বীজ বপন করে এবং এরপর ফলাফলের জন্য আল্লাহর উপর ভরসা করে। সুতরাং কাজ করার প্রচেষ্টা করা এবং প্রচেষ্টার ফলের জন্য আল্লাহর উপর সাহায্য আশা করা, সেটাই হচ্ছে তাওয়াক্কুল বা আল্লাহর উপর ভরসার সঠিক অর্থ। অন্যথায় কাজকর্ম না করে, কামাই রোজগার না করে বসে থাকলে মূলত আমরা অন্যের সম্পদকে ভক্ষণ করছি এবং অন্যের কাছে আমরা আশা করছি তারা আমাদের প্রয়োজনগুলো পূরণ করে দেবে। পরবর্তী সেকশনে আমরা যাচ্ছি, যেখানে আমরা কিছু বিষয় উল্লেখ করার চেষ্টা করব ওমর ইবনে খাত্তাব তিনি আমলগুলোর ব্যাপারে কত যত্নবান ছিলেন সেই বিষয়গুলো সম্পর্কে। ওমর ইবনে খাত্তাব তিনি সালাতের ব্যাপারে খুবই যত্নশীল ছিলেন এবং উম্মাহ তারা কীভাবে সালাত আদায় করছে সেই বিষয়গুলো নিয়েও তিনি বেশ উদ্বিগ্ন থাকতেন। এমনকি যখন তিনি মৃত্যুসজ্জায়ও ছিলেন সেই সময়েও তিনি বলেছিলেন যে বিষয়টি নিয়ে আমি সবচেয়ে বেশি উদ্বিগ্ন তোমাদের উপর সেটা হচ্ছে তোমাদের সালাত। তোমরা যদি সালাতের ব্যাপারে দায়িত্বশীল হও, যত্নশীল হও, তাহলে তোমাদের বাকি আমলগুলো ঠিক থাকবে, আর যদি তোমরা সালাতকে অবহেলা করো তাহলে তোমাদের বাকি আমলগুলোও অবহেলার শিকার হবে। সালাতের বিষয়ে তার গুরুত্ব সম্পর্কে বহু হাদিস রয়েছে যেগুলো আমরা জানি। তার মধ্যে একটি হচ্ছে যে বিচারের দিনে প্রথম যে বিষয়টি আমাদের আমলনামায় দেখা হবে, চেক করা হবে, সেটা হচ্ছে এই সালাতের বিষয়। সালাত যদি ঠিক থাকে তাহলে আসবে পরবর্তী বিষয়, আর সালাতেই যদি কোনো গাফিলতি চলে আসে, সালাত যদি অপূর্ণ থাকে, তাহলে পরবর্তী বিষয়গুলো ফেরেশতারা চেক করেও দেখবেন না, আমাদের উপর শাস্তির বিধানগুলো চলে আসবে। এবং ফরজ সালাতের ক্ষেত্রে যদি কোনো ত্রুটি দেখা যায়, ঘাটতি দেখা যায়, তাহলে তারা চেষ্টা করবেন আমাদের নফল সালাত থেকে নিয়ে সেগুলিকে পরিপূর্ণ করার। কাজেই সালাতের গুরুত্ব এটি অত্যধিক, ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল এটা, দিনের খুঁটি, দিনের ভিত্তি সালাতের উপরে। এবং সালাত শুধুমাত্র সালাতের মধ্যেই নয়, এটি একটি সম্পূর্ণ প্যাকেজের মতো, এর সঙ্গে আর অনেকগুলো বিষয় জড়িত রয়েছে, যেমন বিনয় সহকারে, ধীরস্থিরতা সহকারে, খুশু খুজু সহকারে সালাত আদায় করা, জামাতের সঙ্গে সালাত আদায় করা, আরও রয়েছে সালাতের পূর্বে এর প্রস্তুতি নেওয়া, ওযু করা এবং সন্তানদেরকে সালাতের জন্য শিক্ষা প্রদান করা, সালাত আদায় করতে আদেশ করা, এসব কিছুই সালাতের মধ্যে অন্তর্ভুক্ত। কাজেই একটি সম্পূর্ণ প্যাকেজের মতো এই বিষয়টি। ওমর ইবনে খাত্তাব তিনি নিজেও খুশু সহকারে সালাত আদায় করতেন। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে একবার আমি ওমরের পেছনে দাঁড়িয়ে জামাতে সালাত আদায় করছিলাম এবং তিন কাতার পেছন থেকে জামাতে দাঁড়িয়ে আমি ওমরের কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিলাম। সুতরাং ওমর ইবনে খাত্তাব তিনি এতটাই বিনয় সহকারে সালাত আদায় করতেন। যেমন আগের একটি পর্বে আমরা উল্লেখ করেছিলাম ওমর ইবনে খাত্তাবের ইলমের প্রতি আগ্রহ, সেখানে যে একবার ফজর সালাতে ওমর ইবনে খাত্তাব যখন সূরা ইউসুফ তিলাওয়াত করতে করতে এই আয়াতে আসলেন যেখানে ইয়াকুব আলাইহিস সালাম তিনি বলছেন যে কওলা ইন্নামা আশকু বাসি ওয়াহুজনি ইলাল্লাহ, যে আমি আমার দুঃখ বেদনা একমাত্র আল্লাহর কাছেই নিবেদন করি এবং আল্লাহর পক্ষ থেকে এমন কিছু বিষয় আমি জানি যেগুলো তোমরা জানো না। সেই আয়াত তিলাওয়াত করার সময় ওমর ইবনে খাত্তাব কান্নায় ভেঙে পড়ছিলেন, যেটা একেবারে পেছনের কাতার থেকেও লোকেরা শুনতে পাচ্ছিলেন। কাজী ওমর ইবনে খাত্তাব তিনি অত্যন্ত বিনয়ের সঙ্গে সালাত আদায় করতেন, তার অন্তরে কোরআনের আয়াতগুলো ব্যাপক প্রভাব বিস্তার করত। একবার ওমর ইবনে খাত্তাব তিনি দেখলেন যে সালাতের মধ্যে একজন ব্যক্তি সে অপ্রয়োজনে নড়াচড়া করছে, খুব বেশি নড়াচড়া করছে। মসজিদে গিয়ে আমরা অনেক সময় এমন কিছু ব্যক্তিদেরকে দেখতে পাই যারা সালাতের আগে, সালাত শুরু হওয়ার আগে খুব ধীরস্থিরভাবে দাঁড়িয়ে থাকে, কিন্তু যখন ইমাম আল্লাহু আকবার বলে সালাত শুরু করে দেন, সালাতে দাঁড়িয়ে তারা হাত পা নড়াচড়া করতে শুরু করে, গা চুলকানো শুরু করে, অপ্রয়োজনে কাশি দেওয়া শুরু করে। এগুলো সালাতের যে বিনয়, খুশুখুজু সহকারে সালাত আদায় করা তার পরিপন্থী বিষয়। যখন কোনো বিশেষ প্রয়োজন সৃষ্টি হয় সেই অবস্থায় একেবারেই নড়াচড়া করা যাবে না, বিষয়টা এমন নয়। যেমন কিছু হাদিস থেকে আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালাতের মধ্যে নড়াচড়া করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে একটি শিশুকে কোলে বহন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন বিবিকে হাত দিয়ে সরিয়ে দিয়েছেন সালাতের সময়। সালাতে থাকা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা খুলেছেন, কিন্তু সেগুলো ছিল ব্যতিক্রমী পরিস্থিতি এবং বিশেষ প্রয়োজনের উপর ন্যায়সঙ্গত কারণ। সাধারণভাবে অপ্রয়োজনে সালাতে নড়াচড়া করা এর কোনো অবকাশ নেই, কারণ এই নড়াচড়ার মাধ্যমে আমাদের যে খুশুখুজু সহকারে সালাত আদায় করা, বিনয় সহকারে সালাত আদায় করা, তার ব্যত্যয় ঘটে। ওমর ইবনে খাত্তাব যখন সেই ব্যক্তিকে এভাবে অপ্রয়োজনে নড়াচড়া করতে দেখলেন, হাত পা চুলকাতে দেখলেন, তখন তিনি বললেন যে সেই ব্যক্তির অন্তরে যদি খুশু থাকতো, তার ভেতরে যদি বিনয় থাকতো, তাহলে তার হাত পাও স্থির থাকতো, তার অঙ্গ প্রত্যঙ্গেও সেগুলোর প্রতিফলন ঘটত। সুতরাং মূল বিষয় হচ্ছে অন্তরে যদি বিনয় না থাকে সেটা সালাতের বাহ্যিক আচরণে আমাদের মধ্যে ফুটে ওঠে, এটাই হচ্ছে মূল সমস্যা। হৃদয়ে আল্লাহর ভয় না থাকা, তাকওয়া না থাকা এবং খুশু না থাকা, আমাদের পক্ষে শুধুমাত্র একটি হৃদয় রয়েছে। কাজেই একই সময়ে একজন মানুষ শুধুমাত্র একটি বিষয়ের উপরেই পূর্ণ মনোযোগ প্রদান করতে পারে, একসঙ্গে একাধিক কাজ করা সম্ভব নয়। একসঙ্গে আপনি সালাত আদায় করছেন আবার হাত পা চুলকানো, এটা সম্ভব নয়। যে কারণে আমরা দেখি যে যখন গাড়ির চালকেরা ড্রাইভিং করে তাদেরকে নিষেধ করে দেওয়া হয় যে যদি তারা মোবাইলে কথা বলে, বিভিন্ন দেশে বিভিন্ন আইনকানুন রয়েছে, তাদের উপরে অর্থদণ্ডের আইনকানুন এটাও বিভিন্ন দেশে রয়েছে, কারণ একই সময়ে একজন ব্যক্তির পক্ষে দুইটি বিষয়ে মনোযোগ দেওয়া সম্ভব নয়। পরবর্তী প্রসঙ্গে আমরা যাচ্ছি, ওমর ইবনে খাত্তাব তিনি দোয়া করতেন, অনেক বেশি দোয়া করতেন এবং এটি ছিল তার একটি নিয়মিত আমল। ওমর ইবনে খাত্তাব তিনি একজন দোয়াকারী মানুষ ছিলেন, যে কোনো প্রয়োজনে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে ভুলতেন না। মুজাহিদিনদের আসতে দেরি হচ্ছে, তাদের সংবাদ আসছে না, তিনি দোয়া করতেন। সৈনিকরা যুদ্ধ থেকে ফেরত আসছে দেরি হচ্ছে, তিনি দোয়া করতেন। এবং ওমর ইবনে খাত্তাব তিনি রাতের বেলায় সালাত আদায় করতেন, কিয়ামুল লাইল তাহাজ্জুদ আদায় করতেন। উম্মা সম্পর্কে তিনি খুবই উদ্বিগ্ন এবং পেরেশান অবস্থায় থাকতেন, তাদেরকে নিয়ে সদা চিন্তিত থাকতেন। ওমরকে দেখলেই বোঝা যেত, তার চেহারায় বোঝা যেত চিন্তার ছাপ সেখানে স্পষ্ট। এই প্রসঙ্গে একটি ঘটনায় এসেছে যে একবার একটি রাত্রে ওমর ইবনে খাত্তাব রাতের বেলায় সালাত আদায় করার জন্য তাহাজ্জুদের জন্য উঠলেন, কিন্তু তিনি কিছুতেই সালাতে মনোনিবেশ করতে পারছিলেন না, তার মধ্যে একটি অস্থিরতা কাজ করছিল। কাজেই তিনি সালাত আদায় না করে ঘুমোতে গেলেন, নফল সালাত সেটা ছেড়ে দিয়ে তিনি ঘুমোতে গেলেন, কিন্তু তিনি ঘুমাতেও পারছিলেন না। তখন তিনি বললেন যে আমি যখন সালাত পড়তে যাই আমি পারি না, আমি ঘুমাতে যাই তখনও আমি পারি না। সাহাবীরা জিজ্ঞাসা করলেন যে কেন আপনার মধ্যে এই অবস্থা সৃষ্টি হচ্ছে, তিনি বললেন কারণ আমি আমার উম্মাকে নিয়ে, আমি মুসলিমদেরকে নিয়ে চিন্তিত এবং পেরেশান। কাজেই এটাই ছিল ওমর ইবনে খাত্তাবের উদ্বিগ্নতা এবং ভাবনার মাত্রা, মুসলিমদেরকে নিয়ে চিন্তাভাবনার কারণে, মুসলিমদের কল্যাণ কামনার কারণে যে পেরেশান অবস্থা তার মধ্যে সৃষ্টি হতো, তিনি বিশ্রাম নিতে পারতেন না, তিনি ঘুমাতেও পারতেন না। আমাদের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকেও এই ধরনের দায়িত্বশীল ব্যক্তিদেরকে আমাদের নেতা হিসেবে মনোনীত করেন, যারা আমাদের অধীনস্থদেরকে নিয়ে, আমাদের সাধারণ মুসলিমদেরকে নিয়ে এতটা উদ্বিগ্ন থাকেন এবং তাদের প্রয়োজন খোঁজখবর ইত্যাদি আদায় করেন। বর্তমানে এই উম্মার যে অবস্থা সেটা হচ্ছে যে অন্ধকার রাতে রাখাল ছাড়া ছেড়ে দেওয়া মেষপালের মতো, যাদের চতুর্দিকে নেকড়ে ঘুরে বেড়াচ্ছে। ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ তিনি একটি বর্ণনা উল্লেখ করেছেন ওমর ইবনে খাত্তাব সম্পর্কে, তিনি বলেছেন যে ওমর সবসময় মুজাহিদিনদের জন্য সালাতে দোয়া করতেন। তিনি ইসলামের শত্রু, কুরআনের শত্রুদের বিরুদ্ধে যখন যুদ্ধ করতেন, যখন রোমান সম্রাটদের বিরুদ্ধে যুদ্ধ করতেন, তখনও প্রত্যেক সালাতে তিনি দোয়া করতেন, কুনুত পড়তেন এবং তিনি দোয়া করতেন, ইয়া আল্লাহ আপনি এই সমস্ত কাফেরদেরকে, অবিশ্বাসীদেরকে ধ্বংস করে দিন। ওমর ইবনে খাত্তাব বিভিন্ন আমলের প্রতি যত্নশীল, এই প্রসঙ্গে আমরা কথা বলছি। এবার আমরা আসছি জুমার সালাত প্রসঙ্গে, জুমা প্রসঙ্গে। ওমর চাইতেন যে সবাই খুতবার আগে সঠিক সময়ে এসে মসজিদে উপস্থিত হন। একটি জুমায় তিনি খুতবা প্রদান করছিলেন। খুতবা শুরু হয়ে গিয়েছে এমন সময় একজন মুহাজির সাহাবি তিনি মসজিদে আসলেন। ওমর খুতবা থামিয়ে দিয়ে সবার সামনেই তাকে জিজ্ঞাসা করলেন, এখন কি কোনো সময় হলো, এখন কোন সময়? সেই সাহাবি, তিনি একজন সম্মানিত সাহাবি, একজন মুহাজির, তার আসতে বিলম্ব হয়েছে, তিনি বললেন যে আমি খুবই ব্যস্ত ছিলাম, কাজেই ঘরে ফিরে আমি দ্রুত অজু করেই চলে এসেছি। ওমর আবারও তাকে বললেন, তুমি শুধুমাত্র অজু করে জুমার মসজিদে উপস্থিত হয়েছ, অথচ জানো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জুমার দিনে গোসল করে মসজিদে আসতে বলেছেন। ওমর বিন খাত্তাব তিনি এই ব্যাপারে খুবই সতর্ক থাকতেন। তিনি চাইতেন যে মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাকে আঁকড়ে ধরুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন জুমার সালাতে দেরি করে উপস্থিত না হতে, ইমামের খুতবা দেওয়ার আগে আমাদেরকে সেখানে পৌঁছে যাওয়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যারা সাহাবিয়াত ছিলেন, নারী সাহাবি মহিলারা, তারাও মসজিদে গিয়ে সালাত আদায় করতেন। ওমর বিন খাত্তাব তিনি এই বিষয়ে একটি ভিন্ন মত পোষণ করতেন। তিনি পছন্দ করতেন না, চাইতেন না যে তার স্ত্রী তিনি মসজিদে গিয়ে সালাত আদায় করুন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এই সুযোগ রেখেছেন এবং তিনি কোনো নিষেধাজ্ঞা জারি করেননি, কাজেই তিনি নিষেধ করতে পারতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা আল্লাহর বান্দি বা মেয়েদেরকে মসজিদে গিয়ে সালাত আদায় করতে কোনো বাধা দিও না। কাজেই ওমর তার স্ত্রীকে বলছিলেন যে তুমি তো জানো আমার পছন্দ সম্পর্কে। কিন্তু তার স্ত্রী ওমরকে জবাব দিয়ে বলেছিলেন, আপনি যতক্ষণ পর্যন্ত আমাকে নিষেধ না করবেন আমি মসজিদে যাওয়া থেকে বিরত হব না। কারণ তিনি জানতেন যে ওমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসের বিরুদ্ধে যেতে পারবেন না, কাজেই তাকে নিষেধও করতে পারবেন না। সুতরাং ওমর ইবনে খাত্তাবের স্ত্রী তিনি মসজিদে গিয়ে সালাত আদায় করা অব্যাহত রাখলেন। এবং বুখারীর বর্ণনা থেকে আমরা দেখতে পাই, যখন কিনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর জীবনের শেষ অবস্থা, ফজরের সালাতে তিনি ইমামতি করছিলেন, সেই সময় যখন একজন আততায়ী ব্যক্তি ওমরকে ছুরিবিদ্ধ করলো, সেই সময়েও ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী মসজিদে ছিলেন, সেই সালাতের জামাতে ছিলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি সেই সমস্ত ব্যক্তিদের সাহচর্য সহবত গ্রহণ করতেন যাদের উপস্থিতি, যাদের সঙ্গ একজন মানুষকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি প্রায়ই আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু তাকে দেখতে যেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট ইয়েমেনি সাহাবী ছিলেন আবু মুসা আল আশআরী। ওমর এবং তিনি তারা ছিলেন বন্ধুর মতো, সাথী এবং ভাইয়ের মতো। এবং ইসলামের জন্য এই যে ভ্রাতৃত্ববোধ, দিনী ভাই হওয়ার যেই অনুভূতি এবং পারস্পরিক যে ভালোবাসা একজন মুসলিম আরেকজন মুসলিমের সাহচর্যের মাধ্যমে অনুভব করে থাকেন, এর কোনো তুলনা হতে পারে না। আল্লাহর জন্য যখন কোনো সম্পর্ক গড়ে ওঠে, সেই ভ্রাতৃত্ববোধের যে স্বাদ সেটা অন্য কোনো সম্পর্কে পাওয়া যায় না। বাস্তবে একজন মুসলিম যে অভিজ্ঞতা অর্জন করে থাকেন দিনী ভাইয়ের কাছ থেকে, এটা অন্য কোনো ব্যক্তির কাছ থেকে এই আন্তরিকতা এবং সৌহার্দ্য কখনোই সমতুল্য নয়। কারণ এই সম্পর্ক এটা দুনিয়ার উপর ভিত্তি করে গড়ে ওঠে না। এই সম্পর্ক শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য। সাহাবা ইকরাম তাদের বিভিন্ন ঘটনায় তার বিভিন্ন চিত্র আমাদের সামনে চলে আসে। তারা একই সঙ্গে ইসলাম গ্রহণ করেছেন, ইসলাম গ্রহণ করার কারণে একই সাথে তারা নির্যাতিত হয়েছেন, একই অভিজ্ঞতার মধ্য দিয়ে তারা গিয়েছেন, অত্যাচারিত হয়েছেন, একই ক্ষুধার কষ্ট তারা সহ্য করেছেন, একই সঙ্গে যুদ্ধ করেছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন, অনেকে শাহাদাত বরণ করেছেন। যেমন একটি ঘটনা আমরা জানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন ক্ষুধার্ত ছিলেন, কোনো খাবার তার কাছে ছিল না, প্রচণ্ড গরমের একটি দিন। সেই অবস্থায় ক্ষুধার তাড়নায় তিনি ঘর থেকে বেরিয়ে এসেছিলেন। রাস্তায় প্রচণ্ড গরমের মধ্যে, যখন কিনা আরবে ওই সময় পথে লোকজন থাকে না, এরকম একটি অবস্থায় আবু বকর সিদ্দিকের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা হলো। তিনি জিজ্ঞাসা করলেন, এইরকম সময় এত প্রচণ্ড গরমের মধ্যে তুমি যাচ্ছ কোথায়? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও তো প্রচণ্ড ক্ষুধার্ত, খাবারের খোঁজে বের হয়েছি। একই অবস্থা তাদের দুইজনের। একই সময় তারা দেখলেন ওমর ইবনে খাত্তাব তিনিও রাস্তায় বের হয়েছেন, তিনিও ক্ষুধার্ত, তার কাছেও কোনো খাবার নেই। এটাই ছিল একই ধরনের অভিজ্ঞতা, একই ধরনের কষ্টকর স্মৃতি, যা কিনা তাদের মধ্যে পারস্পরিক একটি শক্তিশালী ভালোবাসা সম্পর্ক গড়ে তোলে, একটি শক্তিশালী বন্ধন গড়ে তোলে। যে কারণে আমরা দেখতে পাই যে বিভিন্ন সেনানিবাস বা ক্যান্টনমেন্ট, সেখানেও সৈনিকদেরকে একত্রে রাখা হয়, যেন তারা একত্রে বসবাস করে এবং একই অভিজ্ঞতার মাধ্যমে তাদের মধ্যে একটি পারস্পরিক শক্ত বন্ধন গড়ে ওঠে। কিন্তু সাধারণ অমুসলিম যারা, তারা যখন একই অভিজ্ঞতা লাভ করে, সাপোজ তারাও যুদ্ধ করে, যুদ্ধে গিয়ে একই ধরনের কষ্টকর স্মৃতি, সংকটময় পরিস্থিতির স্মৃতি তাদের মধ্যেও থাকতে পারে, কিন্তু এটা কখনোই মুসলিমদের মধ্যে যে পারস্পরিক ভালোবাসাপূর্ণ সম্পর্ক তার সমতুল্য হতে পারে না। কারণ সেটা হচ্ছে আল্লাহর জন্য, আল্লাহর জন্য ভালোবাসা। একই লক্ষ্য ইমান এবং ইসলামকে সামনে রেখে যখন কেউ কাজ করে যায়, সেই ভালোবাসা অতুলনীয়। কাজী ওমর ইবনে খাত্তাব তিনি আবু মুসা আল আশআরী তার কাছে আসতেন এবং এসে বলতেন, তুমি আমাকে আল্লাহর কথা স্মরণ করাও, তুমি আমাকে কোরআনের কিছু আয়াত তিলাওয়াত করে শোনাও। আবু মুসা আল আশআরী তিনি কোরআন থেকে আয়াত তিলাওয়াত করে ওমরের কাছে শোনাতেন এবং ওমর সেখানে অশ্রু বিসর্জন করতেন, কাঁদতেন, এবং অন্যান্য সাহাবি যারা সেখানে উপস্থিত ছিলেন তারাও একত্রে সেই কান্নায় শরিক হতেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বিভিন্ন জিকিরের হালাকাতেও অংশ নিতেন, সেই প্রসঙ্গে একটি বর্ণনায় আমরা যাচ্ছি। এশার সালাতের পর ওমর ইবনে খাত্তাব যদি কেউ কোনো কাজ না করে অহেতুক মসজিদে বসে থাকতো, গল্পগুজব করত, তিনি এটা পছন্দ করতেন না, নিষেধ করতেন। অর্থাৎ তুমি এশার সালাত আদায় করেছ, সালাত আদায় করার পর আল্লাহর জিকির করতে পারো, এর বাইরে গিয়ে অযথা মসজিদে বসে গল্পগুজব, এটা তিনি উৎসাহিত করতেন না। সালাত শেষ হয়ে গেলে তিনি উৎসাহিত করতেন তারা যেন দ্রুত বাড়িতে গিয়ে ঘুমিয়ে যায়, এবং তিনি বলতেন যে এর মাধ্যমে, আগে ঘুমিয়ে যাওয়ার মাধ্যমে তাহাজ্জুদ আদায় করার যে তৌফিক, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়ে দিবেন, রাতে উঠা তাদের জন্য সহজ হয়ে যাবে, সেটা তাদের জন্য আরও উত্তম হবে। ওমর ইবনে খাত্তাব তিনি একবার এভাবে মসজিদে উপস্থিত হলেন। এশার সালাতের পর তিনি দেখলেন কিছু ব্যক্তি বসে মসজিদে কথা বলছে, হালাকা করছে। তিনি জানতে চাইলেন এরা কারা। তারা বললেন যারা হচ্ছে আপনারই লোক, আপনার অনুগত, অর্থাৎ তারা হচ্ছে সাধারণ মুসলিম। ওমর ইবনে খাত্তাব তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, তাদের সঙ্গে বসলেন এবং জানতে চাইলেন যে তোমরা সালাত শেষ হওয়ার পরেও কেন বসে আছো। তারা বললেন যে আমরা আল্লাহর জিকির করছি, আমরা আল্লাহর কথা স্মরণ করছি। কাজেই ওমর ইবনে খাত্তাব তিনিও তাদের সঙ্গে যোগদান করলেন, তিনিও সেখানে বসলেন এবং তিনি সবাইকে বললেন যে তোমরা এক এক করে প্রত্যেকেই আল্লাহর কাছে দোয়া করো এবং আমিও তোমাদের সেই দোয়ায় শরীক হচ্ছি। কাজেই একটা সার্কেল বা চক্রের মতো প্রত্যেকেই সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিভিন্ন দোয়া পেশ করছিলেন এবং বাকিরা সেখানে আমিন আমিন এভাবে বলছিলেন। এভাবে ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত একজন সাধারণ দাস তার কাছে আসলো, এবার ছিল তার পালা, তার দোয়া করতে হবে। সেই ব্যক্তি সবার সামনে কথা বলতে অভ্যস্ত ছিল না, তার মধ্যে কিছুটা জড়তা ছিল, সে কিছুটা সংকোচ অনুভব করছিল এবং সে ওমরকে বলল যে ইয়া আমিরুল মুমিনিন, আমি জানি না কীভাবে দোয়া করতে হয়, কী বলে দোয়া করতে হয়। ওমর ইবনে খাত্তাব বললেন কিছু একটা বলো, অন্তত তুমি তো এতটুকু বলতে পারো, ইয়া আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করুন, আমাদেরকে রহম করুন, আমাদের দয়া করুন, আমাদেরকে ক্ষমা করুন, এটাই যথেষ্ট, তুমি তোমার নিজের ভাষাতেই দোয়া করো। কাজেই ওমর ইবনে খাত্তাব তাকে সহজ দোয়া কিন্তু অত্যন্ত আন্তরিকতাপূর্ণ দোয়া এটাও তাকে শিক্ষা দিলেন। এটা জরুরি নয় যে আমাদেরকে সবসময় মুখস্থ করে কঠিন দোয়াগুলোকে পড়তে হবে, নিজের ভাষাতেই আমরা আমাদের অন্তরের অবস্থা আল্লাহর কাছে ব্যক্ত করতে পারি, আমাদের চাহিদা, আমাদের চাওয়া পাওয়া, দুঃখ, স্থিরতা, বেদনা সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সহজভাবে আমাদের ভাষায় ব্যক্ত করতে পারি, এটাই হচ্ছে দোয়া। দোয়ার নির্যাস হচ্ছে যা বলছি সেই দিকে লক্ষ্য রাখা এবং আন্তরিকতা সহকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে চাওয়া। কাজেই সেই দাস ওমরের সেখানে দোয়া বলতে শুরু করলো, সে বলছিল যে ইয়া আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করুন, ইয়া আল্লাহ আপনি আমাদেরকে দয়া করুন। এরপর ওমর ইবনে খাত্তাব তার পালা আসলো, তিনি দোয়া করতে শুরু করলেন এবং ওমর তার দোয়াতে যেভাবে অশ্রু বিসর্জন করলেন এভাবে অন্য আর কেউই সেখানে করেনি। সেই হালকা শেষ হওয়ার পর ওমর ইবনে খাত্তাব বাকি লোকেদেরকে বললেন এবার তোমরা বাড়ি চলে যাও। তখন সাধারণ লোকেরা তার সবাই বাড়ি চলে গেলেন। হজের বিষয়ে ওমর ইবনে খাত্তাব হজের ব্যাপারে খুবই যত্নবান এবং গুরুত্ব সহকারে বিষয়টিকে দেখতেন। যারা হজ করতো না আর্থিক সামর্থ্য থাকার পরেও, তাদের সম্পর্কে তিনি বলতেন যে সমস্ত মুসলিমরা সামর্থ্য থাকার পরেও হজ করে না, তাদেরকে আমি বাধ্য করবো জিজিয়া পরিশোধ করতে, অথবা আমি তাদেরকে ইসলামী রাষ্ট্রের বাইরে পাঠিয়ে দেব। কারণ ওমর বলতেন যে সামর্থ্য থাকার পরেও যারা হজ করে না তারা মুসলিম নয়, তারা মুসলিম নয়, তারা মুসলিম নয়। এবং ওলামা একরামের মতে যখন কোনো একজন ব্যক্তি তার কাছে আর্থিক সামর্থ্য চলে আসে তখন তার উচিত সেই বছরেই হজ করা, সেই বছরেই তার উপর হজ করা বাধ্যতামূলক, এবং সামর্থ্য থাকার পরেও হজ না করা এটা হচ্ছে একটি গুনাহের কাজ। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তার মতে হজ বাধ্যতামূলক, আপনি যে কোনো সময়ে এটা করতে পারেন, কিন্তু যদি এমন হয় যে যখন আপনার সামর্থ্য ছিল, যখন আপনার সামর্থ্য ছিল সেই অবস্থায় আপনি বিলম্ব করেছেন, হজ করেননি, এবং ওই অবস্থাতেই যদি কোনো ব্যক্তির মৃত্যু হয়ে যায় অনাদায় অবস্থায়, তাহলে সেই ব্যক্তি গুনাহগার অবস্থায় মৃত্যুবরণ করলো, অর্থাৎ সেই বিষয়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাঠগড়ায় তাকে দাঁড়াতে হবে। ওমর ইবনে খাত্তাব তিনিও এই ঘোষণা জারি করে দিয়েছিলেন যে আর্থিক সামর্থ্য থাকার পরেও যদি কেউ হজ না করে তাহলে সেই ব্যক্তিকে অমুসলিমদের মতোই জিজিয়া প্রদান করতে হবে। কাজেই যাদের মধ্যে আর্থিক সামর্থ্য রয়েছে, আমাদের এই আলোচনার মাধ্যমে যাদের কাছে আমরা পৌঁছাতে পারছি তাদেরকে আমরা উল্লেখ করছি, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আর্থিক সামর্থ্য দিয়ে থাকেন, নিয়ত করুন, পরিকল্পনা করুন এবং এই বছরেই হজের জন্য কাজ শুরু করে দিন। দেরি করা উচিত নয়, কারণ হজ হচ্ছে ইসলামের 5টি স্তম্ভের একটি এবং এটি এত বড় একটি ইবাদত যা কবুল হয়ে গেলে একজন ব্যক্তির অতীতের সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন, একজন নিষ্পাপ শিশুর মতো নতুন করে সে তার জীবন শুরু করতে পারে। এই প্রসঙ্গে হাদিসের বর্ণনায় আমরা দেখতে পাই আমর ইবনুল আসের সেই ঘটনাটি। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তিনি যখন মুসলিম হতে আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন তার কাছে আনুগত্যের প্রতিশ্রুতি দিতে, বায়াত দিতে, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি মুসলিম হতে চাই। আমর ইবনুল আস তিনি একজন বিচক্ষণ কূটনৈতিক ব্যক্তি ছিলেন, বিভিন্ন আলোচনায় তিনি প্রতিনিধি হিসেবে কুরাইশদের পক্ষ থেকে গিয়ে দেন্দরবার করে আসতে পারতেন। কাজেই এখানেও তিনি তার সেই মানসিকতার একটি প্রকাশ ঘটালেন। তিনি এসেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে তার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরের হাত ধরার জন্য হাত বাড়িয়ে দিলেন, কিন্তু আমর সেই অবস্থায় হাত গুটিয়ে নিলেন, পেছনের দিকে টেনে নিলেন। আল্লাহ রাসুল জিজ্ঞাসা করলেন, তুমি কেন হাত টেনে নিলে পেছনের দিকে? তিনি বললেন যে আমার কিছু শর্ত রয়েছে। আল্লাহ রাসুল বললেন, কী শর্ত? আমর বললেন, আগে আমার যে গুনাহের কাজগুলো সেগুলোকে ক্ষমার প্রতিশ্রুতি আপনাকে দিতে হবে, আপনি সেগুলোকে ক্ষমা করে দিতে হবে, সেগুলোর জন্য আমাকে পাকড়াও করতে পারবেন না। আমর ইবনুল আস তিনি যখন ইসলামের শত্রু ছিলেন, সেই অবস্থায় তিনি অনেক অন্যায় করেছেন, শত্রুতা করেছেন ইসলামের বিরুদ্ধে, যার একটিও যদি হিসাবের আওতায় আনা হয় শাস্তি মৃত্যুদণ্ড ছাড়া আর কিছুই হতে পারে না। কাজে প্রথমে তিনি এটা নিশ্চিত করতে চাচ্ছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তাকে আগের ভুলগুলোর জন্য পাকড়াও না করেন, ক্ষমা করে দেন, এরপর তিনি ইসলাম গ্রহণ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন এবং বললেন, হে আমর, তুমি কি জানো না যে ইসলাম সমস্ত গুনাহকে মুছে দেয়? সুতরাং ইসলামের মাধ্যমে একজন ব্যক্তির পূর্বের গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন, কারণ শিরক এটাই হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। সে যখন শিরককে বর্জন করলো, কালেমার ঘোষণা দিয়ে তাওহিদকে অর্জন করলো, এই আমলের বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের গুনাহগুলোকে মুছে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও দুইটি বিশেষ আমলকে আমাদের সামনে উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিজরত অতীতের সমস্ত গুনাহগুলোকে মুছে দেয় এবং হজ এটা অতীতের সমস্ত গুনাহগুলোকে মুছে দেয়। সুতরাং হজের মাধ্যমে আমাদের সামনে এই সুযোগ রয়েছে গুনাহ থেকে মুক্তি লাভ করার। কাজেই আমাদের উচিত সামর্থ্য থাকলে দেরি না করে যত দ্রুত সম্ভব হজ আদায় করে ফেলা। ওমর ইবনে খাত্তাব তিনি খলিফা হিসেবে প্রতি বছর হজের নেতৃত্ব দিতেন, হজের আমির থাকতেন তিনি, এবং খলিফা থাকা অবস্থায় তিনি 9 কিংবা 10 বার আমির হিসেবে হজ আদায় করেছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি ইবাদতের ব্যাপারে কতটুকু মনোযোগী ছিলেন সেই বিষয়ে আমরা কথা বলেছি, সালাতের বিষয়ে, দোয়া করার বিষয়ে, জিকিরের বিষয়ে, রাতের সালাত, তাহাজ্জুদ, কিয়ামুল লাইল, এই বিষয়গুলোর ব্যাপারে আমরা কথা বলেছি। এবারে আমরা বলছি তারাবী সম্পর্কে। তারাবী সম্পর্কে ওমর ইবনে খাত্তাবের একটি ঘটনা বিখ্যাত রয়েছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি রামাদানে মসজিদে আসলেন, এসে দেখতে পেলেন যে লোকেরা মসজিদের মধ্যে ছড়ানো ছিটানো অবস্থায়, এশার সালাতের পরের অবস্থা। কেউ একাই সালাত আদায় করছে, কেউ তিন চারজন একসাথে হয়ে একজন ব্যক্তির অধীনে জামাতে সালাত আদায় করছে, কেউ 10 জন একসঙ্গে হয়ে জামাতে সালাত আদায় করছে, আবার তার পাশেই হয়তো আরেকজন একাই সালাত আদায় করছে। এভাবে পুরো মসজিদে মানুষ বিভিন্নভাবে ছড়ানো ছিটানো বিক্ষিপ্ত অবস্থায় রয়েছে, ফলে একদল যেটা কিরাত করছে আরেক দলে কিরাতে তা বাধা সৃষ্টি করছে। এই দৃশ্য দেখে ওমর ইবনে খাত্তাব সিদ্ধান্ত নিলেন যে সবাইকে যদি একত্র করা যায়, একটি জামাতে নিয়ে আসা যায় একজন ইমামের পেছনে, এটাই হবে উত্তম। এই উদ্দেশ্যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিদের মাঝে, যিনি কোরআনের আলেম ছিলেন, বিশিষ্ট আলেম সাহাবি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে ইমাম হিসেবে নির্বাচিত করলেন যে তিনি সালাতুত তারাবিতে ইমামতি করবেন। পরবর্তী দিন তিনি মসজিদে এসে দেখলেন যে মুসলিমরা সবাই একত্রে একজন ইমামের অধীনেই সম্মিলিতভাবে সালাত আদায় করছে। ওমর ইবনে খাত্তাব তিনি এই ঘটনা দেখে বললেন যে এটা একটি উত্তম বিদা, একটি উত্তম উদ্ভাবিত বিষয়। ওমর ইবনে খাত্তাব তিনি এই বিষয় দেখে খুবই খুশি ছিলেন যে মুসলিমরা আগের মতো বিশৃঙ্খলভাবে সালাত আদায় না করে একত্রে সালাত আদায় করছে। এখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই যে উক্তি, তিনি বললেন যে এটা হচ্ছে একটি উত্তম উদ্ভাবিত বিষয়। পরবর্তীতে আমরা দেখতে পাই যে এই উক্তিকে নানাভাবে অপব্যবহার করা হচ্ছে। অর্থাৎ দিনের মধ্যে যখনই কেউ কোনো একটি বিষয় উদ্ভাবন করে, বিদাত সৃষ্টি করে, বিদাত সম্পর্কে আমরা জানি যে সমস্ত রকমের বিদাত এগুলো বর্জনীয়, কেউ বিদাত সৃষ্টি করে এবং বিদাত করার পর তারা বলে যে ওমর ইবনে খাত্তাব তো এই কথা বলেছিলেন যে এটা হচ্ছে একটি উত্তম বিদা, একটি উত্তম উদ্ভাবিত বিষয়। বাস্তবে এখানে দুটি বিষয় লক্ষণীয়। প্রথমত, ওমর ইবনে খাত্তাব তিনি নতুন কোনো কিছু প্রবর্তন করেননি, তিনি কোনো কিছু বিদাত সৃষ্টি করেননি, দিনে নতুন কোনো কিছু তিনি যোগ করেননি, বরং তিনি যা বলেছেন সেটা হচ্ছে রূপক অর্থে একটি কথা বলেছেন। তিনি রূপক অর্থে বুঝিয়েছেন যে এই কাজটি হচ্ছে একটি ভালো কাজ। সালাতুত তারাবির ইতিহাসের দিকে যদি আমরা তাকাই তাহলে এই বিষয়টি আমাদের সামনে স্পষ্ট হবে। সালাতুত তারাবি এমন কোনো বিষয় নয় যেটা ওমর ইবনে খাত্তাব উদ্ভাবন করেছেন, বরং এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে চলে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন রমাদানে সালাত আদায় করতেন, তিনি মসজিদে এসে সালাত আদায় করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে রমাদানে সালাত আদায় করছেন, ফলে সাহাবায়ে কেরাম তারাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে জামাতে তারাবির সালাতে সামিল হওয়া শুরু করলেন। এভাবে প্রথম দিন যা আসলেন, পরবর্তী দিন আরও বেশি লোক আসলেন, তারপরের দিন আরও, এভাবে মানুষের সংখ্যা বাড়তেই থাকলো এবং প্রত্যেকেই জামাতে সামিল হতে শুরু করলেন। তৃতীয়, চতুর্থ, এভাবে লোকজনের সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করলো, মসজিদ মুসল্লিতে ভরে গেল। পঞ্চম দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির সালাত আদায় করতে আর মসজিদে আসলেন না, তিনি ঘরে সালাত আদায় করলেন এবং তিনি সাহাবায়ে কেরামদেরকে এই বিষয় সম্পর্কে পরবর্তী জানালেন যে কেন তিনি সেখানে আসেননি মসজিদে। বুখারীতে হাদিসটি এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি চাইনি এই সালাত তোমাদের উপরে বাধ্যতামূলক হয়ে যাক বা ফরজ হয়ে যাক। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিয়মিত মসজিদে তারাবি সালাত জামাতে আদায় করতেন এবং সাহাবায়ে কেরাম তারাও প্রত্যেক সালাতে তার সঙ্গে জামাতে সামিল হতে শুরু করতেন, তাহলে এই সালাত হয়তোবা বাধ্যতামূলক করে দেওয়া হতো, এই আশঙ্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি চেয়েছিলেন যে তারাবি সালাত এটা আমাদের জন্য একটি ফরজ সালাতের বাইরে থাকুক, সুন্নাতের মধ্যেই এটা থাকুক। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাজের মাধ্যমে মসজিদে তারাবি সালাতের জামাতে ইমামতি সেখানে অনুপস্থিত থাকার মাধ্যমে তিনি যা বুঝিয়েছেন সেটা হচ্ছে যে তিনি চাচ্ছিলেন না এই সালাত আমাদের উপরে বাধ্যতামূলক হয়ে যাক। এটা বুঝাননি যে এই সালাত জামাতে আদায় করা নিষিদ্ধ কিংবা তার ইমামতি এটাও নিষিদ্ধ, বরং তা নয়। সুতরাং তারাবির সালাত এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়েও ছিল, এটা পরবর্তীতে উদ্ভাবিত কোনো বিষয় নয়। ওমর ইবনে খাত্তাব তিনি শুধুমাত্র একটি সুন্নাহকে জাগ্রত করেছেন যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে বর্তমান ছিল। ওমর ইবনে খাত্তাবের সময়েও মুসলিমরা জামাতে তারাবির সালাত আদায় করেছে, তবে একই মসজিদে একাধিক জামাত ছিল, বিক্ষিপ্তভাবে ছিল। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সবগুলো জামাতকে একত্রিত করেছেন, কাজে এটাকে পারিভাষিকভাবে কোনোভাবেই বিদআত বলার কোনো সুযোগ নেই। এই ঘটনাকে কেন্দ্র করে দিনের মধ্যে শরীয়তের মধ্যে কোনো কিছু উদ্ভাবন করলেই বলা যে ওমর ইবনে খাত্তাব তো এটা করেছেন, এটা হচ্ছে আসলে একটি ভুল ব্যাখ্যা, অপব্যাখ্যা। ইবাদতের মধ্যে যা অন্তর্ভুক্ত সেই বিষয়গুলোর মূল কাঠামোতে পরিবর্তন না এনে তার সঙ্গে প্রাসঙ্গিক কোনো বিষয় যদি যোগ বিয়োগ করা হয় যেগুলো কিনা ইবাদতের অংশ নয়, সেগুলো বিদআত নয়, সেগুলো সম্পূর্ণরূপে বৈধ। যেমন উদাহরণস্বরূপ আমরা দেখতে পাই যে মসজিদে যখন আমরা জামাতে সালাত আদায় করি সেখানে মাইক ব্যবহার করা হয়, স্পিকার ব্যবহার করা হয়, যেগুলো কিনা পূর্ববর্তী সময়ে ছিল না। এর মাধ্যমে সালাতের কোনো কাঠামোতে পরিবর্তন করা হয়নি কিংবা কোনো যোগ বিয়োগ করা হয়নি। সেই কারণে এই প্রাসঙ্গিক উপকরণগুলো ব্যবহার করা, মাইক ব্যবহার করা, স্পিকার ব্যবহার করা, এগুলো কোনো বিদআত নয়। বরং এর মাধ্যমে জামাতে সালাত আদায় করা আরও সহজ হয়ে গিয়েছে, অনেক মানুষের পক্ষে জামাতে সালাত আদায় করা এটা সুযোগ সৃষ্টি হয়েছে। কাজেই কোনটা বিদআত, কোনটা দিনের মধ্যে ইবাদতের ক্ষেত্রে সংযুক্ত বিষয় এবং কোনটা বাইরের বিষয়, সেগুলো আমাদেরকে প্রথমে বুঝতে হবে। আমাদের আলোচনার শেষ প্রসঙ্গে আমরা চলে এসেছি। আমাদের আলোচনায় বিভিন্ন বিষয় আমরা নিয়ে এসেছিলাম আজকের পর্বে। মূল অংশ ছিল ওমর ইবনে খাত্তাব খলিফা হিসেবে কীভাবে সৎ কাজে ভালো কাজে আদেশ করতেন এবং মন্দ কাজে নিষেধ করতেন, এই বিষয়গুলো। শেষ অংশে আমরা অর্থনৈতিক কিছু বিষয়ে ওমর ইবনে খাত্তাবের যে তদারকি সেই বিষয়গুলো দেখার চেষ্টা করব। ওমর ইবনে খাত্তাব তিনি খিলাফার আর্থিক উৎসসমূহ, বিশেষ করে ব্যবসা বাণিজ্য, বাজার পরিদর্শন করা, এই বিষয়গুলোর প্রতি খুবই মনোযোগী ছিলেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করে বলছেন যে আমি একবার ওমর ইবনে খাত্তাবকে দেখলাম যে তিনি বাজার পরিদর্শনে বের হয়েছেন 12টি তালি দেওয়া একটি ইজার পরে। তার মাথার উপরে পাগড়ি ছিল এবং গায়ে কোনো জামা ছিল না। অর্থাৎ এত সাধারণ অবস্থায় সাধারণ একটি ইজার পরে, মাথায় শুধু পাগড়ি, খালি গায়ে, হাতে একটি লাঠি নিয়ে ওমর ইবনে খাত্তাব বাজার পরিদর্শন করতে বের হয়েছেন। এবং তিনি ব্যবসায়ীদেরকে উদ্দেশ্য করে বলতেন, যদি তোমাদের ব্যবসায়ের ফিকহ না জানা থাকে, ব্যবসায়ের জ্ঞান যদি তোমাদের না জানা থাকে, কীভাবে কোনটা বৈধ লেনদেন, কোনটা অবৈধ লেনদেন, কোথায় সুদ, কোথায় সুদের কারবার, কোনটা করলে এই সুদের সঙ্গে জড়িত হয়ে যেতে হবে, এই বিষয়গুলো যদি তোমাদের জানা না থাকে তাহলে এখানে এসে ব্যবসা করার কোনো অনুমতি তোমাদের নেই। সুতরাং বাজারে ব্যবসা করতে হলে প্রথমে এই বিষয়ের যে জ্ঞান বা ফিকহ সেটা তোমাকে অর্জন করতে হবে। বর্তমানে ভাষায় বলতে গেলে এই বিষয়টি একটি, যে কোনো কাজ করতে গেলে আমাদের যেরকম একটি সনদপত্র লাগে বা সার্টিফিকেট লাগে তার সমতুল্য। যে কাজে আমাদের কোনো যোগ্যতা নেই সেই কাজ আমাদের না করাই উত্তম। ওমর ইবনে খাত্তাব এই বিষয়গুলোকে মানুষদেরকে নিশ্চিত করতেন। তিনি চাইতেন যে ব্যবসা সম্পর্কে জানার প্রয়োজন আছে, অর্থনৈতিক লেনদেন সেটা প্রথমে জানতে হবে, এরপরে ব্যবসায় আসতে হবে। একই রকম বিষয় অন্যান্য ক্ষেত্রেও প্রযোজ্য। একজন ব্যক্তি যদি কৃষক হয় তাহলে তার উচিত প্রথমে কৃষিকাজ সম্পর্কে জানা। একইভাবে একজন ব্যক্তি যদি বিয়ে করতে চায় তাহলে প্রথমে তাকে বিয়ের ফিকহগুলো জানতে হবে। একইভাবে যিনি একজন চিকিৎসক তাকে ইসলামের এই নৈতিকতাগুলো সম্পর্কে জানতে হবে, যদি তিনি একজন মুসলিম ডাক্তার হিসেবে নিজের দুনিয়ার জীবনকে গড়তে চান। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি চাইতেন লোকেরা যেন স্বনির্ভর হয়, অপরের উপর নির্ভরশীল না থাকে এবং নিজের কাজ নিজে করে, নিজের উপার্জন নিজে করে। ওমর ইবনে খাত্তাবের বিখ্যাত উক্তিগুলোর মধ্যে একটি উক্তি হচ্ছে এরকম, তিনি বলেছেন যে ভিক্ষা করার থেকে তুলনামূলক কম মর্যাদাকর কাজ করাও উত্তম। সুতরাং ওমর ইবনে খাত্তাব যেটা বুঝিয়েছেন সেটা হচ্ছে যে তিনি হারাম কোনো কাজ করার কথা বলেননি, কিন্তু এমন কিছু কাজ করা সাধারণভাবে দুনিয়ার মানুষ যেগুলোকে ছোটো কাজ বলে মনে করে বা তুলনামূলকভাবে কম মর্যাদাকার, কম মর্যাদাকর বা কম উপার্জন আসে এরকম কাজ বলে মনে করে, সেগুলো ভিক্ষাবৃত্তি করার থেকে উত্তম। সুতরাং একটি হালাল কাজ, সেটা যত নিচু মর্যাদারই হোক না কেন, সেটা ভিক্ষাবৃত্তি করার থেকে, অপরের উপর মুখাপেক্ষী থাকার থেকে উত্তম। কেননা একজন ব্যক্তি যখন অন্যের উপর নির্ভরশীল হয়ে যায়, কারো দয়ার উপর নির্ভর করে সে বেঁচে থাকে, সে নিজের আত্মমর্যাদাকে হারিয়ে ফেলে এবং অন্যান্য লোকেরা তাকে একজন তুচ্ছ মানুষ হিসেবে দেখে। কোনো মানুষের উচিত নয় নিজেকে নিজেই অসম্মানিত করা। ওমর ইবনুল খাত্তাব দরিদ্র ব্যক্তিদের কাছে যেতেন এবং গিয়ে বলতেন যে তোমরা দাঁড়াও, কাজ করো, উঠে দাঁড়াও, নিজের পায়ে দাঁড়াও, ব্যবসা করো, মানুষের উপরে নির্ভরশীল হয়ে না। দারিদ্রতার এই বিষয়ে অনেক সময় যারা কোনো কাজ খুঁজে পাচ্ছে না তাদের প্রতি আমাদেরও কিছু করণীয় রয়েছে। শুধুমাত্র তাদের অবস্থার উপর তাদেরকে দোষারোপ করা নয় যে তারা কেন অন্যের উপর নির্ভরশীল হয়ে রয়েছে, কারণ বিভিন্ন পরিস্থিতি একজন মানুষকে বাধ্য করে কর্মহীন অবস্থায় থাকার জন্য। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে মানসিক বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আবির্ভূত হয়, অনেকে বিষণ্ণতায় ডিপ্রেশনে ভুগে এবং তারা মনে করে যে তাদের মাধ্যমে আসলে কোনো কিছুই হতে পারে না, কী করবে তারা, কোনো পথ খুঁজে পাচ্ছে না, এরকম হতাশ এবং হীনমন্য একটি অবস্থায় তারা আক্রান্ত হয়ে যায়, ফলে তারা চেষ্টা না করে হাল ছেড়ে দেয়। ওমর ইবনুল খাত্তাব এই সমস্ত লোকেদেরকে উৎসাহ প্রদান করতেন, ব্যবসা করার জন্য তিনি মানুষকে উৎসাহিত করতেন, হতাশ না হয়ে শক্ত হাতে তাদেরকে হাল ধরতে বলতেন। কাজে আমাদের উচিত ওমর ইবনুল খাত্তাবের আলোচনা আমরা শুনছি তার জীবন থেকে উৎসাহ, অনুপ্রেরণা, আদর্শকে গ্রহণ করা, নিজেদের জীবনে সেগুলিকে বাস্তবায়ন করার জন্য আমাদের উচিত সাধ্যমতো একজন কর্মহীন ব্যক্তিকে কাজের ব্যবস্থা করে দেওয়া এবং একজন দরিদ্র ব্যক্তিকে স্বনির্ভর করে দেওয়া। যে কারণে একটি প্রবাদ বাক্যে বলা হয় যে একজন ভিক্ষুককে যদি তুমি একটি পয়সা দাও আগামী দিন সে আবারও আসবে আরেকটি পয়সার জন্য, কিন্তু যদি তুমি তাকে একটি কাজের ব্যবস্থা করে দাও তাহলে সে নিজেই স্বনির্ভর হয়ে যাবে। ইংরেজি একটি প্রবাদ বাক্যে কথাটি এভাবে উপস্থাপন করা হয় যে একদিন যে একজন ক্ষুধার্ত ব্যক্তিকে একটি মাছ না দিয়ে একটি জাল কিনে দাও তাহলে সে নিজেই মাছ ধরে খাবে। কাজে আমাদের উচিত যারা অসহায়, দরিদ্র, অভাব অনটনের মধ্যে দিয়ে যাচ্ছেন, যারা একটি হতাশাজনক অবস্থার মধ্যে রয়েছেন, যারা দেখছেন যে তাদের সামনে সবগুলো দরজা বন্ধ, একটি মানসিক যন্ত্রণাকর অবস্থায় রয়েছেন, তারা কোথাও কাজ খুঁজে পাচ্ছেন না, তাদেরকে আমাদের সাধ্যমতো সহযোগিতা করা। এবং সেই ব্যক্তিরও উচিত নিজের পক্ষ হতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়া, আল্লাহর কাছে সাহায্য চাওয়া, কারণ এই ভালো এবং মন্দ উভয় রকম অবস্থা এগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দুনিয়াতে আমাদের জন্য নির্ধারিত পরীক্ষা। কাজে আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে উভয় অবস্থাতেই আল্লাহর সাহায্য অর্জন করার জন্য। ওমর ইবনুল খাত্তাব তিনি একবার মসজিদে দেখলেন কিছু ব্যক্তি কাজের সময়ে কাজ না করে অলস বসে রয়েছে। তিনি তাদের কাছে গেলেন এবং জিজ্ঞাসা করলেন যে কাজের সময়ে তোমরা মসজিদে বসে কী করছো, এখন তো সালাতেরও কোনো সময় নয়। তারা বলল যে আমরা আল্লাহর উপরে ভরসা করি, আমরা তাওয়াক্কুল করি, আল্লাহ আমাদেরকে রিজিক দেবেন। ওমর কঠোরভাবে বললেন যে কাজকর্ম না করে বসে থাকবে আর তারপরে বলবে যে হে আল্লাহ আপনি আমাদেরকে রিজিক প্রদান করুন, আসমান থেকে তো কোনো দিন স্বর্ণরূপ বৃষ্টি বর্ষণ হয় না। ওমর ইবনুল খাত্তাব তখন তাদেরকে কোরআনের এই আয়াতটি তিলাওয়াত করে শুনিয়ে দিলেন। فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانْتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَّعَلَّكُمْ تُفْلِحُونَ যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যখন সালাত শেষ হয়ে যায়, সালাত শেষ হয়ে যাওয়ার পর তোমরা জমিনে ছড়িয়ে যাও এবং আল্লাহর অনুগ্রহগুলো তালাশ করতে শুরু করো এবং বেশি করে আল্লাহকে স্মরণ করো যেন তোমরা সফল হতে পারো। সুতরাং ওমর ইবনুল খাত্তাব তিনি মানুষদেরকে গিয়ে কাজের উৎসাহ দিতেন এবং অলস বসে থাকাকে নিরুৎসাহিত করতেন। কাজের মাধ্যমে আমাদের রিজিক আসে, একজনের কাজ আরেকজনের অধীনে করা, এভাবে পারস্পরিক কাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রিজিক প্রদান করে থাকেন। বাস্তবে আমরা সবাই কোনো না কোনো ব্যক্তির জন্যই কাজ করে যাচ্ছি, অন্যের জন্যই কাজ করে যাচ্ছি, কাউকে না কাউকে সেবা দিয়েই যাচ্ছি আমাদের কাজের মাধ্যমে। যে অর্থ আমরা আমাদের পকেটে প্রবেশ করাচ্ছি সেটা আমার পকেটে আসার আগে বহু মানুষের হাত ঘুরে আমার কাছে এসেছে পারস্পরিক কাজের মাধ্যমে। এভাবেই আমাদের রিজিক দুনিয়াতে নির্ধারিত। ওমর ইবনুল খাত্তাব যখন কোনো সুদর্শন যুবক, শক্তিশালী যুবক তাকে দেখতেন, তাকে দেখে মুগ্ধ হতেন, তিনি জানতে চাইতেন সেই ব্যক্তির দক্ষতা বা স্কিল কী, কোন কাজে সে দক্ষ। এবং তিনি যদি দেখতেন যে ব্যক্তি দেখতে খুবই সুন্দর সুদর্শন কিন্তু তার মধ্যে কোনো স্কিল নেই, কোনো ধরনের কাজের যোগ্যতা দক্ষতা তার মধ্যে নেই, ওমর বলতেন যে তখন তার প্রতি আমার কোনো মুগ্ধতা থাকতো না, তার প্রতি আর কোনো আগ্রহই আমার থাকতো না যদি দেখতাম যে সেই সুদর্শন যুবক সে একজন কর্মহীন যুবক। এবং এরই মাধ্যমে আমরা আমাদের আজকের আলোচনার শেষ অংশে চলে এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা তৌফিক কামনা করি এই আলোচনার শিক্ষাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনে বাস্তবায়িত করার তৌফিক প্রদান করেন। আগামী পর্বে ইনশাআল্লাহ তাআলা আমরা আলোচনা করব ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সেই বিখ্যাত ঘটনাগুলো, রাত্রিকালে যখন তিনি মুসলিমদের অবস্থা দেখার জন্য টহল দিতে বের হতেন। আমিরুল মুমিনীন তিনি রাতে বের হয়েছেন সাধারণ মুসলিমদের অবস্থা, তাদের কোনো প্রয়োজন আছে কিনা, কোনো অভাব আছে কিনা সেই বিষয়গুলো দেখার জন্য। আগামী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব আমরা এখানে শেষ করছি। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.raindrops.media, আমাদের ফেসবুক পেজ facebook.com/raindropsmedia এবং আমাদের ইউটিউব চ্যানেল